জয় গুরুপাদ পদ্ম বহুপাদ জয় নৃসিংহদেব কি জয়। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুতম বৃন্দাবনম মনোহর বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবই তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ্চ চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্বরুণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদুহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাত্যহম পনতপাল ভবাদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যাক্তা দুস্তাজ্য সুরেপসি তোরাজ্জলক্ষ্যম ধর্মীষ্ট আর্য বচসা জদগাধরণ্যম মায়ামিগদৈতপসিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যাক্তা দুস্তাজ্য সুরেপসি তোরাজ্জলক্ষ্যম ধর্মীষ্ট আর্য বচসা জদগাধরণ্যম মায়ামিগদৈতপসিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদ পল্লবনখচন্দমণি ছটায় বিস্ফুরজিত কিমপি গোপবধূ সুদর্শী পূর্ণানুরাগর সসাগর সারমূর্তি আরাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকবিতরু কমলায়তাক্ষ বিশ্বম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবান রূপেণ সদা নরানাম গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষি তোমাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসি পুরবতী ভজবীশনাথম বাগীষ বদনে লক্ষ্মীর্যশ চ বক্ষসি যস্যাস্তি হৃদয় স্তম্ভিঃ ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। যস্মাদ প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ জন্ম, যস্মাদ প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ জন্ম, শোকাগ্নি না সকল জনিষু দজ্জমান, দুঃখ সদম তদপি দুঃখম অতদ্ধিয়া অহম ভমন ভমামি বদমে তব দাস যোগম। যস্মাদ প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ জন্ম, শোকাগ্নি না সকল জনিষু দজ্জমান, দুঃখ সদম তদপি দুঃখম অতদ্ধিয়া অহম ভ্রমণ ভ্রমামি বদমে তব দাস যোগম। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জানিয়েছেন যে ভগবত চরণে শতকরা শতভাগ শরণাপত্তি না থাকলে কখনোই অকৈতব জগতের এই সব সত্য কথাগুলো কীর্তন করা সম্ভব হয় না। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন ভগবত চরণে শতকরা শতভাগ শরণাপত্তি না থাকলে কখনোই কেউ অপ্রাকৃত জগতের অকৈত্য ও সত্য কথাগুলো কীর্তন করতে পারবেন না। অকৈত্য ও সত্য কথা কীর্তন করাটাই হল ভগবানের মনোরঞ্জন। আমরা জগৎবাসীর মনোরঞ্জন করতে বসি নাই, পরাত্পর অখিলেশ্বর তিনি সন্তুষ্ট হবেন আমার এই বাক পুষ্পাঞ্জলির দ্বারা। সর্বান্তকরণে তার সমস্ত অপ্রাকৃত ইন্দ্রিয়গণের সন্তুষ্টি বিধানের জন্য শ্রীল সরস্বতী ঠাকুর জানিয়েছেন আপনারা সংকীর্তন পিতা শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত ইন্দ্রিয় তর্পণের উদ্দেশ্যে বাস্তবিক হরিকথা সংকীর্তন করবেন, হরিকথা কীর্তন করবেন, যাতে তার সন্তুষ্টি বিধান হয়। জগতের লোককে কোনো মতেই সন্তুষ্ট করা যাবে না, তারা কামুক, কামুক ব্যক্তির কামের নিবৃত্তি হয় না। আজকে আমরা সেসব প্রসঙ্গ দেখব। আলোচনা প্রসঙ্গে সকালে যে সমস্ত কঠোর কথাগুলো আলোচনা করেছিলাম সেগুলোর একটু পরিষ্কার না করলে পরে এই সব তত্ত্ববিদ পুরুষগণ ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারবেন না। বলা হয়েছিল যিনি অদ্বয় জ্ঞান তত্ত্বে নিজেকে সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট করতে পারবেন তিনি হচ্ছেন জয়যুক্ত হবেন। অদ্বয় জ্ঞান তত্ত্বে নিজেকে সম্যকভাবে সংশ্লিষ্ট করতে না পারলে বাস্তবিক প্রীতি বলে কোনো বিষয় উদিত হতে পারে না, তার মধ্যে কোনো রকম না কোনো রকম মোর অর লেস কোনো ভেজাল রয়ে যায়। কথাটা আমরা বুঝলাম না, এখনও বুঝলাম না। যখনই নানাত্ব দর্শন থাকবে ততক্ষণ পর্যন্ত শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলেছেন তিনি প্রচারে যেতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত অদ্বয় জ্ঞানতত্ত্বে তিনি সুপ্রতিষ্ঠিত না হচ্ছেন, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত তার নানাত্ব দর্শন হচ্ছে। নানাত্ব দর্শনের মধ্যে যদি কোনো বিষয়েতে অভিনিবেশ এসে যায়, তখনই ভয়ম দ্বিতীয় অভিনিবেশত হসাৎ ঈষাৎ অপেতস্ব বিপর্যয় অস্মৃতি, অর্থাৎ ভগবান অস্মৃতি, ভগবানের স্মৃতি হারিয়ে গিয়ে আমাকে জড় বিষয়েতে পতিত করতে পারে। সকালে ওই জন্য বলেছিলাম, শিল সরস্বতী ঠাকুর এই যে গৌড়ীয় মঠের আবাহন করেছিলেন, অপ্রাকৃত জগৎ থেকে গৌড়ীয় মঠকে নিচে নামিয়ে এনেছিলেন। গৌড়ীয় মঠ কারোর গায়ের জোরে পয়সার বলে প্রতিষ্ঠিত হয় না, এইসব বলতে গেলে আমার মূল ভাগবত কথা বিঘ্নিত হবে। যদি কোনো সময় সময় হয় এইসব আলোচনা করব আপনাদের আশীর্বাদে। বাস্তবিক পক্ষে গৌড়ীয় মঠকে তিনি এনেছিলেন আমাদের কৃপা পাইয়ে দেওয়ার জন্য। চৈতন্য মঠ আর শ্রী চৈতন্য মহাপ্রভু আলাদা কিছু নয়, যেটাই চৈতন্য মঠ সেইটাই চৈতন্য মহাপ্রভুই চৈতন্য মঠ, যেখানে চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন বিদার সম্যকরূপে আরাধনা হবে সংকীর্তন যজ্ঞের দ্বারা। আর যত তার আনুষঙ্গিক গৌড়ীয় মঠগুলো হয়েছে সেখানে ভক্ত ভাগবতগণের সেবা হবে, যারা সংকীর্তনে আত্মাহুতি দিয়েছেন। এসব কথা আমি পাগল কোথায় কীর্তন করব কেই বা বুঝবেন। শ্রীল প্রভুপাদ সকালবেলা আমি আলোচনা করেছিলাম, ভক্তি বিজয় ভবনে ভজন করতে করতে গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিচ্ছেন, শিগগিরই যাও, তোমার এই ব্যক্তি পূজারি ব্যভিচার করছে। তিনি তখন গৌরাঙ্গ মহাপ্রভু ছুটে গেছিলেন ভোরবেলা আরতির আগে, আরতি শুরু হয় গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে চাগিয়ে ধরে তলা থেকে এতগুলো পত্র বার করেছিলেন, নোংরা পত্র, এগুলো আর ব্যাখ্যা করব না। মহাজনগণ কখনোই ব্যভিচারকে প্রশ্রয় দেন না, যদি কেউ বলেন দেন সে মিথ্যে কথা বলছেন। যদি দুর্বল জীব কোনো মতে ভুল করে ফেলেন কিন্তু তার যদি আত্মনিবেদন থেকে থাকে তাহলে তার সংশোধনের ব্যবস্থা হতে পারে, যেটা ভগবান স্বয়ং বলেছেন। যদি আমার ভক্ত অনন্যভাবে ভজন করছে, হঠাৎ কোনো কারণে কার্যগতিকে কিছু হয়ে গেল, তখন ভগবান সেটা প্রতিজ্ঞা করেছেন, বিকর্ম যচ্চ উৎপত্তি চম কছঞ্চিত ধনুতি সর্বম হৃদি সন্নিবিষ্ট, আমি তার হৃদয়তে প্রবিষ্ট হয়ে তাকে আমি পরিষ্কার করে দেবো, তার প্রাশ্চিত্যর দরকার নেই। কিন্তু ভজনে প্রতিষ্ঠিতই হলো না, কিছুই হলো না, খালি গুরু বৈষ্ণব ভগবানকে ব্যবহার করে একটা ইনস্ট্রুমেন্ট করে আমি নিজের লাভ পূজা প্রতিষ্ঠা লুটে নেব, এইগুলো কনফিউশনের ব্যাপার, এগুলো সমাজের লোক বুঝবেন না। আর ভক্ত সমাজও স্বাভাবিক সাধারণ, তারা এইসব সাধারণ ব্যক্তিগণ কিছু বুঝতে পারছেন না, মাথা মিন্ডু ধরতে পারেন না, এইসব কী কথা বলেন, শ্যাম বাবার মাথা খারাপ হয়ে গেছে, এইসব কী সব বলেন, মাথা ঠিক নেই। আমরা দেখলাম যে সত্যি সত্যি লাভ পূজা প্রতিষ্ঠা কামিনী কাঞ্চন থেকে বাঁচা অসম্ভব। শ্রীমান মহাপ্রভু তার সমগ্র জীবনে যে যে আচার আদর্শ দেখিয়েছিলেন, আমি তার বাইরে কোনো কিছু আলোচনা আপনাদের করিও নি আর কোনোদিন করব বলে মনে হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু যে আচার আদর্শ প্রদর্শন করেছিলেন তাতে ভজনের সমস্ত গুপ্ত রহস্য সব লুকায়িত রয়েছে। কেবল আমাদের দরকার কোনো মহাজনের কাছে গিয়ে তাদের সান্নিধ্যে সেই সব কথাগুলো বিচার বিশ্লেষণ করে অনুভব করা। আমাদের নতুন করে আকাশ থেকে কিছু আনতে হবে না, সমস্ত কিছুই দিয়ে গেছেন আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, এ কথা প্রভুপাদ বহুবার জানিয়েছেন। আমাদের যা কিছু সমস্ত কিছু শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর দিয়ে গেছেন, আমাদের কিছু করতে হবে না, খালি ওইগুলোকে অনুশীলন এবং জীবনে আচরণ করা, ভক্ত সঙ্গে নাচো গাও, ভক্ত সঙ্গে করো সংকীর্তন, এইটি আমাদের দরকার। কিন্তু আমরা অনেক বাহাদুরি দেখাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, বিভিন্ন কারণে আমরা বাহাদুরি দেখাবার জন্য বিভিন্ন বাহাদুরি দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য আজ আমাদের এই দুর্দিন এসে উপস্থিত হয়েছে, কেউ কথা অনুভব করতে চাইছেন না। সকালে শ্রীমন মহাপ্রভুর একটা কথা বলেছিলাম, ওটাকে সামান্য একটু ব্যাখ্যা করে সঙ্গে সঙ্গে শুরু করব, কালকে এর থেকে দশম ছন্দ শুরু করতেই হবে, ভগবানের কৃপা, এটা জবরদস্তি নয়, করুণা। ভগবান যদি করান তাহলে হবে, ইচ্ছা আছে। নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য পারং পরং জিগ মীশ ভবসাগরস্য সন্দর্শনম বিশ্বায়নমথ যশিতানঞ্চ হা হন্ত হন্ত বিষ ভক্ষণত্বপি অসাধু। এই কথা আমরা চৈতন্য চরিতামৃতে পাই। যেসব ব্যক্তিগণ নিষ্কিঞ্চন বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, যারা ভগবানই একমাত্র ধন বলে মুখে বলছেন, অন্তর থেকে যদি বলেন ভালো কথা তাহলে তো মিলে যাবে, মুখে আর মনে সরল হইলে গোলার কথা বুঝিয়া লইবে, অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানদ হব। অমানি মানদ মানে এই নয় সবার চরণে খালি তেল মাখাবো এরম করে, তা নয়। অমানি মানদ মানে হলো লাভ পূজা প্রতিষ্ঠাকে জঞ্জালের মতো ফেলে দেওয়া। তোমরা হাজার প্রতিষ্ঠা দাও বা আমাকে গালাগাল দাও, জুতোর বাড়ি মারো, যা বলো আমার একই কথা সত্য কথা, এইটা কি বলে অমানি মানদ। অমানি মানদের অন্য কোনো ডেফিনেশন বহুপাত দেন নাই, গৌরকিশোর বাবাও স্বীকার করেন নাই, ভক্তিবিনোদ ঠাকুরও নয়। এগুলো গৌড়ীয়গণের গোপন রহস্য সিদ্ধান্ত, এগুলো বাইরের লোকের কোনো অনুভবের বিষয় নয়। তারা মনে করেন কিছু মিষ্টি কথা, মাথা নিচু করে কথা বলা, এটাই বোধ হয় দৈন্য। কিন্তু এমনও হতে পারে সেটা সে হচ্ছে অত্যন্ত কপট ব্যক্তি, সে বাইরে মিষ্টি ভাব দেখাচ্ছেন, দণ্ডবোধ করছেন, করতে পারে। এগুলো তার দ্বারা আপনারা কিছু বুঝতে পারবেন না, আপনাদের সে অধিকার হয় না। সেই জন্য যিনি নিষ্কিঞ্চন, নিষ্কিঞ্চন ব্যক্তিদের পক্ষে যারা ভগবানই আমার একমাত্র ধন হোক এই বিচারে ঘর ছেড়ে এসছেন, ত্যাগী জীবনে প্রবেশ করেছেন, নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য, যারা ভগবত ভজনে উন্মুখ হচ্ছেন তাদের পক্ষে, যারা ভবসাগরকে পার হয়ে চলে যেতে চাইছেন, যারা এই জগতে এখনও চাটনি খেতে চাইছেন তারা চাটনি খাওয়ার জন্য থাকুন, বাজারে ভালো ভালো চাটনি পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। মার্কেটে চলে যান, বেরোতে বেরোতে দেখতে পাবেন কত চাটনি, চোখে পড়বে, নাকে পড়বে, কানে পড়বে, চোখ ফেরাতে পারবেন না। কিন্তু গুরু বৈষ্ণবের ওই সব চাটনি খান না, থুতু করে ফেলে দিয়েছেন। সেই জন্য সেখানে বলছেন যারা ভবসাগর পার হয়ে যেতে পারবে তারা যেন সর্বদাই সাবধান। সেই কারণে বলেছেন তারা বিষয়ী সঙ্গ এবং যশির সঙ্গ থেকে সদা সতর্ক থাকবেন। শ্রীমন মহাপ্রভু এইসব লীলা করে দেখিয়েছেন, আচরণ করে দেখিয়েছেন। আর সেখানে বলছেন যদি কেউ বিষ খেয়ে মরে যায় তার থেকেও ভয়াবহ হবে, যদি এরকমভাবে তাদের জীবন যায়। ছোট হরিদাসের মতো ব্যক্তিদের স্থান চৈতন্য মহাপ্রভুর সামনে নাই, বাইরের বিচারে। অন্তর্দৃষ্টিতে মহাপ্রভু তাই কী কী বলে সেটা পরের কথা, ছিল প্রভুপাদের কথা। ছোট হরিদাসের বিচারের ব্যক্তিগণের স্থান এখানে আমাদের হবে না। আর গৌড়ীয় মঠে, গৌড়ীয় সংকীর্তন সদনে, গৌড়ীয় সংকীর্তন সদনে কপট ব্যক্তিগণ বেশি দিন ছদ্মবেশে থাকতে পারেন না। গৌড়ীয় সংকীর্তন সদনে সেখানে কপট ব্যক্তিগণ বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারেন না, তাদের স্বরূপ প্রকাশ হয়ে যায়। তারা যে ভক্ত নয়, অগাসুর বকাসুর, সেটা পরে প্রমাণ হয়ে যায়। তারা শুদ্ধ ভক্তকে আক্রমণ করেন, চারিদিক থেকে আক্রমণ করবেন শুদ্ধ ভক্তকে, মারো একে মারো, ইনি গৌড়ীয় মঠের কেউ নয়। হ্যাঁ, গৌড়ীয় মঠের ইনি নয়। কোনো একটা বদ্ধজীব একটা শুদ্ধ বৈষ্ণবের বিচার করবার জন্য তার যোগ্যতা কোথায়? এই জন্য কে বৈষ্ণব আর কে বৈষ্ণব নয় এই বিচারটা আমরা কিছু অহংকারী মাতাল মত্তহস্তি বিষয় মদে তাদের হাতে এই জাজমেন্টটা আমরা ছেড়ে দেবো, অত পাগল আমরা নয়। শ্রীল কেশব গোস্বামী বলেছেন কে বৈষ্ণব আর কে বৈষ্ণব নয় এই বিচারটা কিছু পাগলের হাতে আমরা ছেড়ে দিতে পারি না, যারা অর্থ বলে বলিয়া নয় বলছেন হ্যাঁ আমরা হয়েছি একটা বড় হনুমান, ওতে কিছু যা আসে না আমাদের। আমরা দেখলাম এই নবমস্কন্ধ পাঠ করতে করতে কত রকম বিষয় আমাদের সম্মুখে এলো যাতে আমাদের আক্কেল হওয়া দরকার ছিল। যদি সত্যি আমরা ভাগবত আলোচনা করতে বসি, এক এক ঘটনাকে কেন্দ্র করে ভগবান আমাদের কত রকম শিক্ষা দিলেন যে দেখো কত কিছু হতে পারে। প্রত্যেকটা বিষয় আলোচনা, বিষয় সূর্য বংশ, চন্দ্রবংশ ইত্যাদি সব আলোচনা হলো। আলোচনা প্রসঙ্গে আমরা পরাৎপর অখিলেশ্বর শ্রী রামচন্দ্রের জীবনী, তার লীলা বিষয়ক যে আলোচনা সেখানে আমরা উপস্থিত হয়েছি। আপদম অপহর্তারম দাতারম সর্বসম্বদম রামাভিরামম ভূয়ো ভূয়ো নমামি অহম। আপদম অপহর্তারম দাতারম সর্বসম্পদম রামাভিরামম ভূয়ো ভূয়ো নমামি অহম। শ্রী রামচরণে দণ্ডবত জানি। জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম। বস বলরামচন্দ্র কী জয়। শ্রীরামচন্দ্রের অপূর্ব জীবন চরিত্র আমাদের সবার জীবনে গেঁথে রাখা দরকার। গুরুবর্গ আমাদের শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। জগতে মর্যাদা বলে কি বস্তু সেটা জানতে গেলে শ্রীরাম নামক পরাত পরাক্রিলেশ্বরের জীবন চরিত্র লীলা আমাদের খুব মনোযোগের সহিত আলোচনা করা দরকার। অবশ্য শ্রী গৌরাঙ্গ মহাপৌর আবির্ভাবে শ্রী গৌরহরি যেভাবে মর্যাদা স্থাপন করেছেন তার আরও বেশি স্পেশালিটি আছে বলে আমরা মনে করি। বিভিন্ন সময় শ্রী গৌর লীলায় আমরা দেখি কিভাবে এক ব্যক্তি আরেক ব্যক্তি সামান্য মর্যাদা এদিক ওদিক করেছেন তাকে কীরকমভাবে বীভৎস তিনি শাসন করেছেন। কাজেই গৌরহরি লীলাতে আমরা সম্ভবরূপে এইসব অনেক শিক্ষা পেয়ে থাকি। গৌরহরি আমরা দেখি একটা লীলা ছোট্ট, যেহেতু গৌরলীলার আলোকে আমরা আলোচনা করতে বসেছি একটু আলোচনা করা ভালো। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি শুনতে পেলেন যে জগদানন্দ পণ্ডিত সনাতনকে বলেছেন তোমাদের তোমাদের বংশের সবাইকে মহাপ্রভু বৃন্দাবনে স্থান দিয়েছেন, তুমি রথযাত্রা দর্শন করে সেখানে চলে যাও। মহাপ্রভু যখন শুনতে পেয়েছেন তখন বড় বা আমাদের শিক্ষা দেওয়ার জন্য সুন্দর বলছেন, কালিকার বটুয়া জগা তোমারই শিখায়, হ্যাঁ তুমিও যেখানে আমাকে উপদেশ দাও সুন্দরভাবে পরামর্শ দাও আর কালকে বটুয়া জগা তোমাকে পরামর্শ দিচ্ছে, ঐশ্ব গর্ব হইল। এই বটু জগদা জগা এত গর্ব হলো, তা বলে আমরা জগা বলতে পারবো না। মহাপ্রভু বলেছেন, কেউ যেন না বলে। এইসব সিদ্ধান্ত দেবানন্দ গৌড়ীয় মঠে বসে তীব্রভাবে আমি খণ্ডন করেছিলাম, এই আছে বোধ হয় ছমাস না কমাস আগে, ছ সাত মাস আগে, সমস্ত জনগণের সম্মুখে আমরা জগা বলতে পারবো না। কেউ যদি বলেন যে কোনো একটা ভক্ত কোনো একজন ভক্ত সে সুসিদ্ধান্ত বলছেন, হঠাৎ তার বয়সে জ্যেষ্ঠ ব্যক্তি এসে বলো কালকার বটুয়া জগা তোমার তোমার তার অধপতন হয়ে যাবে। প্রথম কথা হলো জগদানন্দকে সে জগা বলছে, এই অপরাধ। আর দ্বিতীয় কথা হলো এই ছোটো হয়েও যে সিদ্ধান্ত আচরণ চরিত্র আছে এই যে সিদ্ধান্ত সেটা তুমি খণ্ডন করছো, দুটো অপরাধে তোমার অধপতন হবে, সেই জন্য এইরকম বলা উচিত নয়। মহাপ্রভু বলেছেন, সেই জন্য তার কথাটাকে আমি তুলে ধরছি, আমি বলি নাই। কালিকার বটুয়া জগা তোমার শেখায়, এটা প্রেমের কথা, এটা ভৎসনা নয়, সেটা বুঝতে পেরেছেন সনাতন। সনাতন বলছেন আজ বুঝলাম তুমি জগদানন্দকে অমৃত পান করাচ্ছ, আমাকে সম্মান গৌরব রস পান করাচ্ছ। মহাপ্রভু, না না দেখো তা নয় ঠিক, তোমাকে উপদেশ করে বলো, এটাকে মানা যায়। এইভাবে ঘুরিয়ে দিলেন কথাটা। বাস্তবিক জগদানন্দকে প্রাণ থেকে ভালোবাসেন, সনাতনকেও ভালোবাসেন, কিন্তু সনাতনকে জগতের কাছে আচার্য হিসেবে রেখেছেন, তার আচার্যত্বা সম্মান, যার জন্য এখানে আমরা এইগুলো দেখি। শ্রী রামচন্দ্রের বিষয় আলোচনা করতে গিয়ে আমরা দেখি, আলোচনা করলাম যে দশরথজির ঘরে দীর্ঘবাহু দীর্ঘবাহু থেকে ধীরে ধীরে সমস্ত বংশধর বললাম, সেখানে রামজির খট্টাঙ্গ রাজা, সেখান থেকে সীতাপতি রাম এলেন, খট্টাঙ্গ রাজার বংশ ধীরে ধীরে আমি সব বর্ণনা করেছিলাম। সেখানে শ্রীরাম যেমন আমাদের পঞ্চতত্মাত্মকম গৌরহরি, সেরকম চার রূপেতে শ্রীরামচন্দ্র আবির্ভাব হলেন। সকালে বলেছিলাম রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার রূপে আবির্ভাব হলেন। এখানে মর্যাদা পুরুষোত্তম মর্যাদাকে স্থাপন করার জন্য যে ধরনের লীলা করেছেন সেটা আমাদের আলোচনা করা উচিত। দশরথজির ঘরেতে তিনি আবির্ভাব হলেন, আবির্ভাবের প্রসঙ্গ আর বিশেষ বলবো না, তবে ছোট্ট একটা উদাহরণ আমি দিই। যখন শ্রীরাম জি আবির্ভাব হয়েছিলেন সেটা ছিল মধ্যাহ্নকালীন সময়, দুপুর ১২টার সময়। সূর্যদেব যখন একবারে মাথার ওপরে সূর্যবংশে আবির্ভাব হয়েছেন শ্রীরামচন্দ্র, সূর্যদেব আহ্লাদেতে আটখানা, তিনি শ্রীরাম রূপ দর্শন করার জন্য একই স্থানে দাঁড়িয়ে রয়েছেন, নড়ছেন না, আর সন্ধে হচ্ছে না, চন্দ্রমা ছটপট করছেন, চন্দ্রমা বলছে দেখো দেখি কাণ্ড কারখানা, এই সরে না, নিয়ম ভাঙছে। তখন দুঃখ করে ভগবানকে জানিয়েছিলেন, তখন ভগবান বলছে কোনো চিন্তা নেই, তোমাকেও আমি আনন্দ দেবো, তোমার রাত্রিবেলা তোমার আবির্ভাব হব আমি সেই কৃষ্ণরূপে। তখন সেই চন্দ্রমাকেও আনন্দ বিধান করেছেন পরাত্পরাক্ষীরেশ্বর। ভগবান আবির্ভাব হওয়ার পর তুলসীদাসজি যে রূপ দর্শন করেছিলেন সেসব কথা বর্ণনা করে অতিশয় বৃদ্ধি হয়ে যায় বিষয়। তুলসীদাসজি চিত্রকূট পর্বতে বসে চোখের জলেতে খালি চন্দন ঘটছেন আর ভাবছেন যে প্রভু যে আবির্ভাব লীলা আজকে চোখের সামনে দেখছি বড় অদ্ভুত, আর যা দেখেন তিনি তাই লেখেন। ভগবানের যে লীলা যেমনভাবে আবির্ভাব, ভগবানের ওই লীলা যেমনভাবে আবির্ভাব হয় সে রামজি যেভাবে প্রকট করেন তুলসীদাসজি ঠিক সেভাবেই লেখেন। তুলসীদাসজি দেখছেন শ্রীরাম রূপ এ কী কী করে আমি এই সাধারণ ব্যক্তিগণের কাছে আমি উপস্থাপনা করব, শ্রীরামের যে সৌন্দর্য কি যেটা শ্রীরামজি আমাকে দয়া করে এখানে দর্শন দিচ্ছেন সেটা আমি কি করে আমি এখানে বর্ণনা করব, এ বর্ণনা করা সম্ভব কি? কেন জগতের লোক তো কিছু বুঝবে না, জগতের লোকের কাছে যে কোনো অপ্রাকৃতিক জগতের কথা বলতে হয় তার জন্য সব সময় একটা উদাহরণ দিতে হয় যে এরকম কাছাকাছি, কেন অপ্রাকৃতিক জগতের কোনো বিষয়ই প্রাকৃত বাক্য বা বস্তুর দ্বারা উদাহরণের চলে না। সেই জন্য তুলসীদাসজি যখন শ্রীরাম রূপের বর্ণনা দিতে যাচ্ছেন তখন একবার ভাবছেন সূর্যের সঙ্গে তুলনা দিই, তা বলছেন না সূর্যের সঙ্গে তুলনা দিতে হয় না, একবার যে পূর্ণ চন্দ্রমার সঙ্গে তুলনা দিই, পূর্ণমাসী চন্দনা বলছে তাও হয় না, এ কী করে হয়, কিছুতেই হচ্ছে না। জগতের কোনো বস্তুই তুলসীদাসজির হৃদয়েতে মনে হচ্ছে যথেষ্ট নয়। তখন সেখানে তুলসীদাসজি বলেছিলেন রঘুবরকে মুখ সমান রঘুবর মুখ বানিয়া, রঘুবরকে মুখ সমান রঘুবরের মুখ যেমন রঘুবরের মুখ তেমন, মানে উপমান উপমা সমাস এক, সেখানে কোনো কিছু উপমান উপমা সমাস এখানে এক করে দিলেন, অন্য কিছু করা গেল না। যে রূপ দেখছেন যেমনভাবে বাল্যলীলাগুলো দেখছেন দশরা সেখানে কই যেখানে কোলে নিচ্ছেন, কোলে নিচ্ছেন মা, কোলে নিচ্ছেন, কোলে নিয়ে আদর করছেন, সেই যা যা দেখছেন আমাদের এই তুলসীদাস যে সেসব বর্ণনা করেছেন অপূর্ব। যাই হোক, এখন তিনি ভাগবতে বলা হয়েছে যে এই ভগবান কে কী করলেন, অংসাং সেন চতুর্ধাঘাত পুত্রোত্তম পার্থিত সুরই বলছেন, সেখানে বলছেন তার পুত্রত্ব স্বীকার করলেন ব্রহ্মময় সাক্ষাৎ ভগবান হরি দেবগণের প্রার্থনায় রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চারটি নামে বিভক্ত হয়ে পুত্রত্ব স্বীকার করেছেন দশরথ মহারাজ। তিনি পিতৃসত্ব, আমি অল্পের বসে স্পর্শ করে যাচ্ছি, পিতৃসত্ব পালনের জন্য সেখানে গেছিলেন, কোথায় অরণ্যে গেছিলেন। এরও অনেক টিকাকাররা বিভিন্ন রকম ব্যাখ্যা করেন রামায়ণের, এইসব কথা আমি এখানে আর বিশেষ তুলব না। যখন পিতৃসত্য পালনের জন্য তিনি জঙ্গলে গেলেন, অরণ্যে গেলেন, সেই অরণ্যে গিয়ে যে সমস্ত লীলাগুলো হলো সেই সব লীলাগুলো বিস্তৃতভাবে বর্ণনা আছে রামায়ণে, সে রামায়ণতে বর্ণনা আছে, ভাগবতজি মহাপুরাণ অল্পের উপর বর্ণনা আছে। সেখানে বলছেন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই চার ভাগে ইতি সংজ্ঞা, এই চার ভাবে তিনি এসেছিলেন। তস্যানুচরিতম রাজন বলছেন, তস্যানুচরিতম রাজন ঋষিভিস তত্ত্বদর্শিভিঃ শ্রুতম হি বর্ণিতম ভূরি তয়া সীতাপতের মুহু, সীতাপতির কাহিনী ঋষিমুনিদের দেওয়া প্রচুর পরিমাণে বর্ণনা আছে বিভিন্ন স্থানেতে, বিশেষ করে রামায়ণ তো আছেই। গুরুার্থে ত্যক্ত রাজ্য ব্যাচারত অনুবনম পদ্মপদভাম প্রিয়ায়া, অর্থাৎ সীতা মা সীতা দেবীকে নিয়ে তিনি এই কোমল চরণে পদ্মকম পদ্মের মতো সেই কোমল চরণ সেই নিয়ে তিনি কি করেছেন, তিনি এই রাজ্য রাজধানী সব ত্যাগ করে রাজ্যলক্ষ্মী ত্যাগ করে চলে গেছিলেন। আমরা যে বন্দনার সময় যে দুটো শ্লোক বলি, ধেয়ম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তেথাস্পদম শিব বিরুঞ্চনুতম শরণ্যম বেতাতিহম পুনতপাল ভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তাজ্য সুরেপ্সি ত্বরাজ্যলক্ষ্মীম ধর্মী ধর্মীষ্ট অর্জ বচসা জদগাদরণ্যম মায়ামিগ দৈতেপ্সিতম মধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। এই দুটো শ্লোকের ব্যাখ্যায় টিকাকাররা শ্রীরামজির লীলাকে বর্ণনা করেছেন। আবার ছিল বিশ্বনাথ চক্রবর্তীপাদজি সুন্দরভাবে এটা গৌরাঙ্গ লীলার ক্ষেত্রে প্রয়োগ করে দেখিয়েছেন, দেখুন এইভাবে গৌরাঙ্গ লীলায় কীভাবে এটা প্রয়োগ হয়। এদের অসম্ভব কিছুই নয়, রসময় সাগরে এরা ডুবে যাচ্ছেন, ডুবে রয়েছেন, এদের পক্ষে সবই সম্ভব তত্ত্বদর্শী ব্যক্তি। এখানে বলছেন যে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য শ্রীরামজি পিতৃসত্য পালনের জন্য চলে গেলেন। পিতৃসত্য পালনের ঘটনাটা জানেন আপনারা, এসব কথার বিস্তৃতভাবে আলোচনা করব না, কিন্তু জঙ্গলে যাওয়ার গোপন রহস্যটা কি এই সম্বন্ধে রামায়ণের যারা টিকাকার করেছেন তারা গোপনে বলেছেন এই সমস্ত গুপ্ত কথা। বাইরের দৃষ্টিতে আমরা জানি যে মন্থরা নোংরা মন্ত্র নোংরা উপদেশ করেছিলেন কাকে, কাকে কৈকেয়ীকে, এসব কথার আবার অন্য তারা রহস্য আবিষ্কার করেন এর মধ্যে কি আছে। কৈকেয়ী যেভাবে রামজিকে ভালোবাসতেন যে বর্ণনা রামায়ণে আছে কল্পনা করা যায় না, এমনকি কৌশল্যার কোলেতে রামজি থাকতেন না, আমরা অবাক হয়ে যাচ্ছি হাউ ইজ দ্যাট পজ, এটা কী করে সম্ভব হল। কৈকেয়ী এক মুহূর্ত রামজিকে ছাড়তে পারে, খাওয়া দাওয়া ওঠা বসা শোয়া সব সময় ওই মায়ের সঙ্গে, কী করে সম্ভব হলো যে ভরতকে রাজা করুন আর রামকে পাঠান, এর গুপ্ত রহস্য আছে তাদের যে টিকাকার রামায়ণে তারা বলে। মানে এটা রামজি স্বয়ং তাকে নাকি বলেছিলেন যে মা তোমাকে এটা করতে, তাতে কিন্তু জগৎবাসী তোমাকে ঘৃণা করবে, তুমি যদি সেটা সহ্য করতে পারো তাহলে মনে করবো তুমি আমাকে সত্যি ভালোবাসো, গুপ্ত রহস্য আছে, জগৎবাসী জানে না, ঘৃণা করে। যাই হোক, তাতে কি হলো, সেখান থেকে তিনি চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে যাওয়ার উদ্দেশ্য একটা না, অনেক কাজ, ভগবান এক কাজেতে অনেক কাজ করেন, জঙ্গলে যাওয়ার অনেক গভীর রহস্য আছে। সেখানে গিয়ে তিনি যখন ভরত তাকে আনতে গেছেন কাঁদতে কাঁদতে, তখন তিনি বলছেন ভাই ভরত তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তুমি যাও, তুমি রাজত্বে বসো, এটা আমার আদেশ, এবং আমি এই জঙ্গলে আমার অনেক কাজ আছে, এখানে আমার জঙ্গলে বিচরণ করে আমার অনেক কার্য সাধন করবো, তুমি সেসব বুঝতে পারবে পরে, তুমি যাও। ভরতজি মহারাজ কিছুতে শুনলেন না, শেষকালে তার খরমকে রেখে তিনি সেখানে তাকে সিংহাসনে রেখে যে যেভাবে তিনি রাজ্য পরিচালনা করেছেন পৃথিবীর ইতিহাসে এটা সুদুর্লভ। ভরতজি মহারাজের ভাতৃভক্তি, ভরতজি মহারাজের ভগবানের প্রতি ভালোবাসা, ডেডিকেশন, এটা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা কেউ কল্পনা, লক্ষ্মণজি পর্যন্ত ভরতজিকে ভুল বুঝেছিলেন, পরে বুঝতে পেরেছিলেন। ওসব অনেক কথা প্রসঙ্গ। ভরতজি মহারাজ নন্দীগ্রামে গিয়ে মাটির তলায় থেকে গৌমাতার যে গৌমূত্র, তাতে সামান্য চাল এতটুকু সে যাও বলে সেটাকে সেদ্ধ করতেন গোমাতার মূত্রতে, গোমাতার মূত্রর মধ্যে চাল দিয়ে সেটাকে সেদ্ধ করতেন, করে যতটুকু অন্ন হতো খালি প্রাণবায়ুটাকে রক্ষা করার জন্য। এইভাবে রামজি 14 বছর কীভাবে তিনি করেছিলেন এটা স্বপ্নের অতীত। আমাদের চিন্তা করলে আমাদের লোম খুব খারাপ হয়ে যায়, কি বলে কীভাবে কি করে সম্ভব। ভরতজি মহারাজের আদর্শ চিরকাল স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, প্রচুর পরিমাণে আমাদের আলোচনা হওয়া দরকার। আপনারা রামায়ণ, আমাদের কি রামায়ণ আলোচনার বিষয়ে এসব মূর্খের কথা? সমস্ত বিষয় থেকে আমরা সারাসার গ্রহণ করব, এইটাই আমাদের গৌড়ীয় বিচার। সেখানে ভগবান এই কমল নয়ন আর কমল চরণ দিয়ে তিনি কি করলেন, এই সারা জঙ্গলেতে ঘুরে বেড়াতে বিভিন্ন স্থানে গেছিলেন। এবং আমরা খবর পাই ছেলে ভক্তিবিনোদ ঠাকুর বিভিন্ন শাস্ত্র প্রমাণ থেকে দেখিয়েছেন রাম লক্ষ্মণ সীতা হনুমানজি, হ্যাঁ এদের নাকি প্রসঙ্গ আমাদের মাওগাছিতে পাওয়া যায়, মাওগাছি সেখানেও পাওয়া যায়, সেখানে এসেছিলেন কিছুদিন, যেটাকে আপনারা মাওগাছি বলেন, শ্রী বৃন্দাবন দাসগরের শ্রীপাদ। সেইখানে আমাদের প্রভুপাদ একটা স্থান করেছিলেন, নির্জন স্থান, সেখানে তিনি চুপ করে এসে থাকতেন না, লেগালেগি করতেন। সেই জায়গাটা এখন অন্য লোকের অধিকারে চলে গেছে, সব আস্তে আস্তে চলে যাচ্ছে। এইভাবে প্রভুপাদ এসব বলেছেন আমাদের কাছে, ভক্তিমন ঠাকুর আদি যখন জঙ্গলে তিনি ছিলেন থাকালীন অবস্থায়, সীতাদেবীর চরণ কমল ছাড়া কোনোদিন মুখ দর্শন করেন নাই কে, লক্ষ্মণলাল। লক্ষ্মণলালের আদর্শ বলে আশ্চর্য আদর্শ আমরা দেখব। লক্ষ্মণ অবতারেতে শেষ যে কষ্ট পেয়েছিলেন, কেন বড় ভাই যা বলবে তাই মানতে হবে, কোনো তর্ক করতে পারেন না। এখন তারপর কৃষ্ণ অবতারে তিনি বড় ভাই হলেন, আর বড় ভাই ছোটো ভাই ভয় পায়, যেই শোনে দাউজি সঙ্গে সঙ্গে জড়সড় ভয়েতে। শুধু তাই নয়, আমরা গৌরলীলা তো দেখি, লেখা রয়েছে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে কাউকে ভয় পায় না গৌর, যে জগন্নাথ মিশ্র মারবে ওকেও ভয় পায় না, মানে মারুক মাকেও ভয় পায় না, কাউকে ভয়, সবে মাত্র বিশ্বরূপ নাম শুনলে জড়সড় চুপচাপ, যেই শুনবে দাদার নাম বিশ্বরূপের নাম সঙ্গে সঙ্গে মাথা নিচু করে চুপচাপ। বলো আশ্চর্য ব্যাপার, কী ব্যাপারটা কি? গৌরহরির এই প্রসঙ্গ বলা রয়েছে, যেই বিশ্বরূপের নাম শুনবে ব্যাস তখন আর হয়ে গেল, তখন আর চঞ্চলতা নেই, বদমাইশি নেই, কিচ্ছু না, জড়সড় হয়ে খায় দাঁড়া হয়ে গেল। বিশ্বরূপ আর নিত্যানন্দ সব ওই মূল জায়গা থেকে একই, নিত্যানন্দই আরেক স্বরূপে ওই রয়েছেন, যাই হয়েছে অনেক কথা। এখন লক্ষ্মণলালজি ভগবানের সেবা করবার জন্যই ওরকমভাবে অনর্গল তার সঙ্গে থাকতেন, সর্বক্ষণ তার সুবিধে অসুবিধে সব কিছু তিনি দেখতেন, ফল জঙ্গল থেকে ফল নিয়ে আসা, জল নিয়ে আসা, যা যা কিছু, যে সর্বরকমভাবে সেবা। এবং শুধু তাই নয়, যে ভাবিকে তিনি মাতৃরূপে দর্শন, তার চরণোদ্দয়কে অক্ষতভাবে কোনো যেন কেউ ক্ষতি করতে না পারে জঙ্গলে পাহারা দিতেন। এইসব প্রসঙ্গ আপনারা কিছু অবশ্যই হয়তো জানেন, আমার মনে হয়। একদা শ্রী রামজি অন্য কাজে গেছেন অন্য জায়গায়, সেখানে না রামজি দেখতে পেয়ে সেখানে কি হয়েছে, এই সোনার হরিণ মারিস কি করেছেন, রাবণ পাঠি দিয়েছেন, তার প্রসঙ্গ অন্য রকম প্রসঙ্গ আছে। এর হচ্ছে সুপর্ণখা তাকে সে এসে ভগবানের কাছে এসব বিরক্ত করছে, তখন তাকে নাক কেটে দেওয়া হয়েছিল, তার নাক কাটার ফলে খেঁদা নাক নিয়ে এসে রাবণের কাছে গিয়ে কান্নাকাটি করেছিল, রাবণের কাছে কান্নাকাটি করে রাবণ তখন প্রতিজ্ঞা, কি আমার বোনের নাক কেটে দিল, অন্য কোনো শাস্তি দিতে পারতো, এমনভাবে নাক কাটলো স্যার বিয়ে হবে না, মুশকিল ব্যাপার, তো নাক কেটে দেওয়াতে সে রেগে গেছে, কে রাবণজি রাবণ রেগে গিয়ে এবার তার প্রতিশোধ নেবে। প্রথমে পাঠালেন মারিচকে, মারিচকে পাঠালেন এই কারণে যে মারিচ তুই গিয়ে এরকম তোর খেলা দেখাবি, আমি তখন সীতাকে হরণ করব। এই করতে করতে আমরা সেখানে দেখলাম যে মারিচ সোনার হরিণ রূপ ধারণ করে এসছেন, সীতা দেবী রামকে বলছেন এটা প্রভু এটা ধরে দাও। রাম বলছেন কী দরকার সব, বলছেন না এটা ধরে দিতে হবে দেখতে ভালো, তাকে রাখবে পুষবে আর কিছু না, লোভ আর কি, সীতা দেবীর সাক্ষাৎ লক্ষ্মী অনন্ত ঐশ্বর্যের মালিক যে তিনি অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, তার আর কী দরকার। তথাপি এক লীলা, রামজি তার পেছনে গেলেন, ওখানে এক বিভৎস আওয়াজ হলো, ঠিক রামের মতো গলা করে মারিচ বদমাইশি করলো। লক্ষ্মণলালকে বলছেন লক্ষ্মণ লক্ষ্মণ শিগগিরই যাও তুমি ভাই, শিগগিরই যাও তোমার দাদা নিশ্চয়ই বিপদে। লক্ষ্মণ বলছে না আমার ওপর আদেশ হয়নি, আমার আপনার কাছে থাকার আদেশ হয়েছে, তোমাকে বলছি তুমি যাও শিগগিরই যাও, আওয়াজ পেলাম কোনো বিপদ হয়েছে, কিছুতেই সে যাবে না। তখন সীতাদেবী এমন একটা মন্তব্য করলেন, তখন লক্ষ্মণলাল মাথা নিচু করে চোখের জল ফেললেন, ঠিক আছে যদি আপনার আদেশ হয় ঠিক আছে আমি যাচ্ছি, বলে গণ্ডি দিয়ে গেলেন, ধনু দিয়ে গণ্ডি দিয়ে গেলেন যে দয়া করে আপনি এর বাইরে যাবেন না, এর বাইরে গেলে কিন্তু আর কোনো কিছু করার নেই, এর ভেতরে কে কিছু কোনো বিপদ নেই। লক্ষ্মণলাল ছুটলেন, যা ভেবেছেন তাই, যা ভেবেছেন তাই। এখানে এবার রাবণ এসছেন ভিক্ষুকের বেশে, রাবণ সন্ন্যাসীর বেশে এসছেন, একদণ্ড সন্ন্যাসের বেশে তিনি এসছেন। এসে ভিক্ষাং দেহি বলে যেই বলেছেন, সেখানে সীতাদেবী দেখছেন সন্ন্যাসী এসছেন, তাকে ভিক্ষা না দিলে হয় না, ভিক্ষা দিতে গেছেন, ভিক্ষা দিতে গিয়ে দণ্ডের ভেতর থেকে ভিক্ষা দিতে যেয়েছেন, বলছে আমি এভাবে অপমানজনক ভিক্ষা নিই না, ভিক্ষা লাগবে না আমার, চললাম। সীতাদেবী বললেন দান দান, ভিক্ষা নেবেন না মানে, ভিক্ষার জন্য এসছেন ভিক্ষা নিয়ে যান আপনি সন্ন্যাসী। সেইভাবে চালাকি করাতে কী হলো, সীতাদেবী সেই গণ্ডি টপকে গিয়ে যেই ভিক্ষা দিতে গেলেন, তখন রাবণ হা হা করে নিজের স্বরূপ ধারণ করে তাকে ধরে নিয়ে চলে গেলেন, কোথায় রথের উপরে তুলে নিয়ে গিয়ে সে উড়ে চলে যাচ্ছেন। সেখানে জটায়ুজি মহারাজ, শ্রী গিদরাজ, গিদরাজ জটায়ুজি মহারাজ যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, তিনি দেখতে পেলেন হায় হায় দয়াময়ী সীতাদেবীকে ধরে নিয়ে যাচ্ছে, একই কাণ্ড। তখন বলে তিনি উঠতে উঠতে গিয়ে সে জটা দিয়ে ঝাপটা, তার যে পাখা দিয়ে ঝাপটা মারতে আরম্ভ করলেন, বিশাল লড়াই হয়ে গেল। সেই লড়াইতে জটায়ের পক্ষীগুলো যে পক্ষ এগুলোকে ছেদন করে দিল, কে, এই দুষ্ট রাবণ। তাতে তিনি ধরপর ধরপর করতে করতে জঙ্গলে আছড়ে পড়লেন। ঘটনাক্রমে সেই জঙ্গলে যেতে যেতে হঠাৎ দেখা হলো সেই জটায়ু গিদরাজের সঙ্গে। গিদরাজ কাঁদতে কাঁদতে থাকে, বলে কী গিদরাজ কাঁদতে কাঁদতে, সমস্ত ঘটনা যখন শ্রী রামজি মহারাজকে জানালেন তখন রাম অবাক হয়ে গেলেন, সবই জানেন, পরাত্পরাকিলেশ্বর কী জানেন না। তথাপি গিদরাজ বললেন যে আমি আপ্রাণ চেষ্টা করলাম তাকে রক্ষা করার, কিন্তু আমি রক্ষা করতে পারলাম না, ক্ষমা করবেন আমাকে, কি করব। তখন সেই গিদরাজকে শ্রী রাম পরাত্পরাকিলেশ্বর বললেন আপনি কী চান, যা চাইবেন তাই দিব, তাই আমি দেবো আপনাকে, কোনো চিন্তা নেই, যদি পুনঃপ্রাণ চান, বলে আমার এসব দরকার নেই, আমি খালি মুক্তি চাই আপনার কাছে। এইভাবে তিনি উদ্ধার হয়ে গেলেন। আর রামবিহীন এই প্রাণবিহীন দেহকে কোলে নিয়ে শ্রীরাম রাজীব লোচন অজস্র অশ্রু বর্ষণ দিলেন, সে অশ্রুর জলেতে গিদরাজকে স্নান করিয়ে দিলেন। এ প্রসঙ্গে অনেক সব কীর্তন আছে, রামায়ণী যারা রামায়ণ পাঠ করেন অযোধ্যা তারা করেন। প্রাণবিহীন দেহ গদিমে লেকার করুণার অশ্রু বর্ষণ করিয়েছিলেন, করে সেই গিদরাজকে স্নান করিয়েছিলেন, নিজে হাতে তার অন্ত্যেষ্টিক্রিয়া করেছেন, এর নাম হলো ভগবান। পরে আমরা দেখি হাসিতে হাসিতে করতে করতে এই সাক্ষাৎ নাকি ভগবান, সাক্ষাৎ ভগবান। তিনি জগৎবাসীর কাছে দেখার জন্য যে স্ত্রী সঙ্গ, স্ত্রী প্রসঙ্গ যে কত কষ্টজনক সেটা দেখাবার জন্য তিনি কি করলেন, প্রমাণ করলেন, এবং সমস্ত জঙ্গল হাসিতে হাসিতে করতে করতে দৌড়াচ্ছেন। ভাগবতে লেখা রয়েছে শীতকৃত ব্যসনানি কুত ঈশ্বরস্য, তোমরা মনে করতে পারো ওই তো রাম ভগবান হয়েছিলেন, তিনিও তো সীতা সীতা করে কেঁদেছিলেন, ভাগবত বর্ণনা করছেন সিদ্ধান্ত, সীতাকৃত ব্যাসনানি কুত ঈশ্বরস্য, ঈশ্বর সে ভগবান তার সীতার জন্য এইসব ব্যাসন সে কান্নাকাটি এইসব সব সব নাটক সব জগৎকে দেখাচ্ছে কিচ্ছু না এইসব। শেষে কি হলেন, অনেক কথা তিনি ঘটনাক্রমে অনেক প্রসঙ্গ, এইসব প্রসঙ্গ বলতে গেলে হবে না সব কিছু। সেখানে কি হলো, ধীরে ধীরে কি হলো, তারপর সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হলো, হনুমন্তলাল সঙ্গে তো হলেই হয়েই গেল, অনেক ঘটনা সেসব কি করে হলো, নিত্য দাসেরা তারপরে সমস্ত সৈন্য আদি সঞ্চয় করে এই রাম অবতারে তিনি কৃপা করলেন এই বানরকুলকে। অপূর্ব কীর্তনে বলা কীর্তনে আমাদের সেদিনকে গাইছিল সেই প্রভু, কারণ বলো না কী কুল ছিল হনুমানের ইত্যাদি কীর্তন। আর এখানে আমরা দেখলাম এইভাবে তিনি সৈন্য সামন্ত জম্বুবান আদি সবই বিভিন্ন অবতার, জম্বুবানজি হলেন ব্রহ্মাজির অবতার, এইভাবে সমস্ত ফুল ট্রুপস নিয়ে কী করলেন, সেতুবন্ধন করলেন। সেতুবন্ধন করার জন্য তিনি কী করলেন, সমুদ্রের কাছে তিন দিন তপস্যা করে সমুদ্রকে ডাকতে আরম্ভ করলো। সমুদ্র মানুষের লীলা করছেন, তিনি মানুষের লীলা করছেন করতেই পারেন, তিনি বসে ভাগবতের লেখা আছে, তিনি তিন দিন বসে বসে আরাধনা করে, সমুদ্রদেব আপনি দয়া করে আসুন কিছু আলোচনা আছে, সমুদ্র আসছে না। তখন যেই তিন দিন পরে আসছে না, তখন একবার ভুরু, যখনই রামজি ভুরুটাকে একটু টেনা করেছেন তখনই সমুদ্রের একেবারে ত্রাহি ত্রাহি বাপরে বলে কাঁদতে কাঁদতে এসে সমস্ত মালা ফুল সমস্ত পূজার উপকরণ নিয়ে পায়ের কাছে, প্রভু আমায় ক্ষমা করুন আমি ভুল করেছি, সমস্ত সমুদ্রের তোলপাড় আরম্ভ হয়ে গেল, খালি রামজি খালি ভুরুটাকে একটু টেনা করেছেন, কি আসছে না, এরকম ভগবান নরলীলা করছেন সব দেখালেন, কিন্তু বাড়াবাড়ি করলে তখন আর কোনো রকম আর উপায় নাই। সেখানে কি হলো, সমুদ্রকে এ করে সমুদ্রের উপর সেতুবন্ধন করলেন, জয় রাম শ্রীরাম জয় জয় রাম বলতে বলতে কি করলেন হনুমন্ত লাল, রাম নামেতে কত শক্তি সেটা প্রমাণ করলেন, এক এক পাথরেতে রাম লিখছেন আর ভাসিয়ে দিচ্ছেন জলে, রাম নামেতে পাথর। আপনাদের মধ্যে সবার অনেকের হয়তো এটা গল্প বলে মনে হবে, তা নয়, এখনও আমাদের সায়েন্টিস্টরা স্যাটেলাইট পিকচার থেকে প্রমাণ পেয়েছেন, সমুদ্রের তলায় লঙ্কা থেকে এই সেতুবন্ধন পর্যন্ত পুরো পাথর তলার মধ্যে সাজানো আছে, সমুদ্রের তলায় বড় বড় পাথর, পাহাড়ের বড় বড় চায়ের মতো সে পাথরগুলো তলায় এখনও দেখা যাচ্ছে, স্যাটেলাইটে ছবি আছে, এসব কথা আমি বিভিন্ন প্রসঙ্গে লিখেছি, তা কোনোটাই গল্প নয়। আবার যখন সেখানে গিয়ে যখন তুমুল লড়াই হলো রাবণের সঙ্গে, অশোক বনেতে শ্রী সীতা দেবীকে লুকিয়ে রেখেছিলেন, সমস্ত সেখানে রাক্ষসীরা চেরিরা সব পাহাড় দিচ্ছিল, হনুমন্ত লালকে খবর নেওয়ার জন্য প্রথমে পাঠালেন, হনুমন্ত লাল জয় রাম শ্রীরাম বলে এক লাভ দিয়ে লম্প চলে গেলেন। জগতের এইসব মূর্খ লোকগুলো বলছে এসব গল্প কথা, এত বড় সমুদ্র লাভ দিয়ে চলে গেল। আমি আগেই বলেছি এই জগতের লোকরা এতই মূর্খ, নিজেদের যা ক্ষমতা সেই ক্ষমতার পরিপ্রেক্ষিতে রিলেটিভ বিষয়টা ওরা চিন্তা করে, বুঝলে, আপেক্ষিক, এটা জগৎটা যে আপেক্ষিক রিলেটিভ এটা বোঝে না, তারা বুঝতে পারে না। জার্মানের দার্শনিকরা এই বিষয়ে প্রচুর রিসার্চ করেছেন, তারা বলছেন ইনি সুপারম্যান ছিলেন, তিনি লাভ দিয়ে লঙ্কায় গেছেন, এটা সত্য, তারা আমাদের থেকে অনেক বেশি গবেষণা করছেন, রামায়ণ মহাভারত লজ্জার ব্যাপার ঋগ্বেদ অনেক বেশি। মধ্যিখানে জার্মান মনীষীরা যেভাবে রিসার্চ শুরু করেছিলেন কল্পনা করা যান, খালি ভারতের সঙ্গে ওদের পার্থক্য হলো ভারতের মনীষীরা দিব্য ভজন বলেতে অনুভব করে দেখেছেন, তাদের ওই ডাইরেক্ট রিয়েলাইজেশন আসাটা সম্ভব নয়, কিন্তু অনেকটা তারা উপলব্ধি করেছেন, অনেকটা কল্পনা করা যায় না। ম্যাক্সমুলারজি তিনি ঋগ্বেদের ওপর রিসার্চ করেছেন, তিনি রিসার্চ করেছেন এবং বলেছেন যে ঋগ্বেদের ওপরে প্রাচীন আর কোনো কিছু পাওয়া যাচ্ছে না, সবচেয়ে প্রাচীন, কত বছর পুরনো আমরা বলতে পারছি না। কাজেই এইসব বোকা শিক্ষিত সমাজকে কি বলা যায়, আমরা কি বলবো, যাই হোক, এইভাবে যখন রাম এই শ্রীরামজি যখন হনুমন্তলালকে নিজের অঙ্গুষ্ঠ আঙুড়ি যে আংটি এটা দিয়ে পাঠালেন, তখন গিয়ে হনুমন্তলাল সেখানে গিয়ে সীতাদেবীর কাছে মায়ের কাছে গিয়ে বললেন, মা তো প্রথমে বুঝতে পারছেন না, বলছে মা আমি রামের অনুচর, এই দেখো আমের আংটি দেখালেন, তখন বিশ্বাস করলেন। সমস্ত খবরাখবর নিয়ে মাকে বলছেন, মা তুমি যদি বলো এখনই তোমাকে নিয়ে লাভ দিয়ে আমি সাগর পার হয়ে চলে যাবো, আর যুদ্ধ কিছু দরকার নেই। মাকে বলছেন, মা বলো তুই এখনই বলো, তোমাকে এখনই তুলে নিয়ে আমি চলে যাবো, আর কিসের আর যুদ্ধ হবে, কোথায় রাবণ আর কে কী করবে। সীতাদেবী বলছেন, না তা হয় না, যদিও তুই আমার ছেলে, আমার রাম একমাত্র, তাকে ছাড়া কেউ আমার মানে স্পর্শ যেন না করে, এইসব অনেক প্রসঙ্গ আছে। তারপরে হনুমন্তলাল সেই সমস্ত লঙ্কাকে পুড়িয়ে দিলেন, তার লেজেতে আগুন ধরিয়ে দেওয়ার পরে সেই লেজ দিয়ে সমস্ত লঙ্কা পুড়িয়ে দিলেন, সমস্ত লঙ্কা পুড়িয়ে দেওয়ার পরেও তার এক ফোঁটা পাপ স্পর্শ করল না। কেন? কিচ্ছু পাপ হলো না কেন? সে তো নিজের জন্য করেনি, রামের জন্য করেছেন। তিনি পুরো লঙ্কা সমগ্র লঙ্কাকে পুড়িয়ে দিও এক বিন্দু কোনো পাপের ভাগী হলেন না, কেন? সব রামজির জন্য করেছেন। যখন সেখানে সামনে পড়ে গেছেন হনুমান রাবণের সামনে, রাবণ দেখে অবাক, এতদিন শুনেছিল কি বুঝেছি এরকম পাওয়ারফুল একজন ব্যক্তি, দেখ একবার ধুম মাছিয়ে দিয়েছে। সে বলছে, তুই কে? রাবণ প্রথমেই একবার রেগে গিয়েছে, তুই কে? হনুমানজি বলছেন, আমি একে কী পরিচয় দেবো, এ কী পরিচয় দেবো? সীতাদেবী কানে কানে এসে ছোট্ট রূপে সূক্ষ্মভাবে বলে দিলেন, বল না রামের দাস, এই এই পরিচয় দে, তোর যা পরিচয় তাই দে। হনুমানজি তখন পরিচয় দিলেন, আমি রামের দাস। তখন রাবণ হো হো করে হাসতে আরম্ভ হলো, কী তুই দাস? তোর এত ক্ষমতা, তোর এত পাওয়ার, আমি দেখে মনে করলাম তুই বোধহয় অনেক কোনো বিরাট কোনো জায়গাকার নরেশ, রাজা হবি, রাজা এত পাওয়ারফুল তুই, তুই এখন দাস বেরিয়ে পড়লো, তোর পরিচয়টা? হা হা করে হাসছেন রাবণ। তখন হনুমানজি কী করলেন? হনুমান বললে, হ্যাঁ আমি দাস, কিন্তু জেনে রাখো কার দাস? রামের দাস, পরাত্পরাক্রেশ্বর শ্রীরাম তার দাস, আর তুই তো কামিনী কাঞ্চনের দাস, প্রতিষ্ঠার দাস, তুই তো সব গোলামি করছিস, আমি তো একমাত্র রামের দাস। এইভাবে বলে তার সিংহাসনের ওপরে ল্যাস দিয়ে বানিয়ে বানিয়ে তার সিংহাসন নিচে রইল, হনুমান উপরে বলছে, বলছে আমি সবার উপরে, আমি রামদাস, আমার উপরে কে যাবে? ঠিকই তো, রামদাসের উপরে তো কেউ যেতে পারে না, ঠিকই করেছে হনুমন্তলাল। সমস্ত এইসব ঘটনা সব খবর হলো। পরে তুমুল যুদ্ধ হয়ে রাবণ রাবণ নাশ হলো, কুম্ভকর্ণ নাশ হলো, রাবণের ছেলে গেল, অনেক কিছু হলো। রামজি একটা একটা করে দশটা মাথা চলে গেল আস্তে আস্তে। এই করে রাবণ কে ভগবান উদ্ধার করলেন, করে আমি আর বিস্তৃত বলবো না, অনেক ঘটনা আছে। সমস্ত কিছু সৈন্য সামন্ত নিয়ে এবার বিভীষণ, যাকে রাবণ লাথি মেরেছিল বক্ষে, তাকে বোঝাতে গেছিল, সে এক বক্ষে লাথি মেরে ছিটকে ফেলে দিয়েছিল ভাইকে, এরকমভাবে অপমান করেছিল। বিভীষণ অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, ভাইকে বুঝিয়েছিলেন, দাদাকে তিনি কোনোরকম শত্রুতা করতে চাননি, দাদাকে বোঝাতে চেয়েছিলেন ইনি কে আগে জানুন, এর সঙ্গে আপনি এরকম করলে কোনোরকম পার পাবেন না। রাবণ তাকে লাথি মেরে দূর করে দিয়েছিলেন, তখন সে কী করে মনের দুঃখে শ্রী রামজির শরণাপন্ন হয়েছিলেন। তার রাজ্য রাজধানীর কোনো ইচ্ছা নাই বসবার, কিন্তু স্বাভাবিকভাবে সব রাক্ষসকুল চলে গেল, বিভীষণ রাক্ষসকুলে জন্ম নিল, বিভীষণ রাক্ষসকুলে শিরোমণি হয়ে গেলেন, তিনি ভগবত ভক্ত। কাজে রাক্ষসকুলেতে বিভীষণের মতো এত বড় আর কেউ নেই, আমরা দৈত্যকুলেতে প্রহ্লাদ মহারাজ বলি মহারাজের মতো কেউ নেই। কাজে হলো কি, যেতে কুলেই জন্মগ্রহণ করুন, যার ভগবত ভক্তি থাকে তারই মহিমা হয়, অন্য কাউর মহিমা আমরা কি বলবো, কিসে মহিমা হয়। সেখানে সমস্ত সৈন্যবাহিনী নিয়ে রামজি কী করলেন, সেই পুষ্পরথে আহরণ করলেন, স্বর্গ থেকে এসেছিল ইন্দ্রপাঠিদি, সেই পুষ্পরথে আহরণ করে সেই পুষ্পরথের ক্যাপাসিটি ইচ্ছা অনুযায়ী বাড়ে। বললেন এত সৈন্য সামন্ত রথে হয়ে গেল, ল্যাঁ হয়ে গেল, বলে ভগবানের ইচ্ছা এটা, ওটা বিভু বস্তু। যেমন কবি কর্ণপুর তার গ্রন্থেতে বর্ণনা করেছেন যে আশ্চর্য ব্যাপার, গম্ভীরা মন্দির এত ছোট জায়গা, গম্ভীরা মন্দিরে গৌরাঙ্গ সেখানে রয়েছেন আর লক্ষ লক্ষ সব লোক এসে কি করে গম্ভীরা মন্দিরে জায়গা হচ্ছে, এই প্রসঙ্গ লিখেছিলেন কবি কর্ণপুর, বলে আশ্চর্য। আর সেখানে ব্যাখ্যা করেছেন বিভু বস্তু, কোনো লোকের সঙ্গে কোনো ধাক কোনো চাপাচাপিও হচ্ছে না, মারামারিও হচ্ছে না, সবাই দশ দেবতা থেকে আরম্ভ করে গন্ধর্ব কিন্নর সমস্ত ব্যক্তিরা গোপন বেশে এসে শ্রী শ্রী গৌরচন্দ্রকে দর্শন করে যাচ্ছেন, জয় হো গৌর হরি রক্ষা করো দর্শন দাও বলে চিৎকার করছেন সব বাইরে। তখন তিনি দরজা খুলে গিয়ে দর্শন দিচ্ছেন তাদের কি কৃপা করে। স্বরূপ গোসাই মজা করে বলছেন যাও এই লোকগুলোকে কে শিখিয়েছে, আমরা শিখিয়ে এনেছি, কে বলছে, ওই যে গৌরচন্দ্র কৃপা করো, গৌর চৈতন্য চন্দ্র কৃপা করো দয়ার সাগর, এই যে বাইরে যে চিৎকার করছে লক্ষ লক্ষ লোক, এদেরকে আমি শিখিয়েছি, আমরা শিখিয়েছি, হ্যাঁ, আর তুমি সূর্য উদয় হয়ে সূর্য উদয় হওয়ার পরেতে তবে যদি লুকাতে চাইতে কি হয়, তুমি উদয় হয়েছ, হ্যাঁ। স্বরূপ গোস্বামী তখন মজা করে বলছেন যাও এই সব লোকগুলো যে বলছে গৌরচন্দ্রের জয় হো, এদের সব মুখ, এদের যে মুখগুলো তুমি হাত দিয়ে ডাকো গে যাও, এইভাবে মজা করছে, মজার সম্বন্ধ সুন্দরভাবে। সমস্ত সৈন্যবাহিনীকে নিয়ে লঙ্কা জয় করে তিনি ফিরলেন। যেদিনে তিনি লঙ্কা আক্রমণ করতে গেছিলেন, লঙ্কা জয় করার জন্য অভিযান করেছিলেন, সেটাকে বলা হয় কি বিজয়া দশমী। সেই দিন তিনি গেছিলেন, অনেক জড়জগতের লোক অনেক নোংরা ব্যাখ্যা করেন সমস্ত কিছু, এইসব অনেক ব্যাখ্যার এসব জানেন না তারা, তাহলে সেই দিন বিজয় করেছিলেন। আর যেদিন আমরা দীপাবলি বলি সেই দিন রামচন্দ্র ফিরেছিলেন, অযোধ্যাতে ফিরেছিলেন, অযোধ্যাতে তিনি ফিরেছিলেন, অযোধ্যাতে ফিরে এসেছিলেন তিনি। অযোধ্যাতে ফেরার পর অযোধ্যায় ফেরার পর অযোধ্যায় ফেরার পর অযোধ্যায় যে আনন্দের প্লাবন হয়েছিল সেসব কথা বলবার নয়। সমস্ত ঘরে ঘরে আনন্দের উল্লাস, সমস্ত জায়গায় ঘরে ঘরে দীপ জ্বলছে, সমস্ত রাস্তাঘাট যেভাবে চন্দন আদি দিয়ে সিক্ত করা হয়েছিল সেসব বর্ণনা শ্রী রামায়ণের মধ্যে এইসব বর্ণনা আছে। এইসব অধিক আলোচনা আমি করতে পারছি না, যে প্রসঙ্গ আলোচনা করলে আপনারা অল্পের পর অনেক কথা বুঝতে পারবেন এবং আনন্দ পাবেন ভগবানের এই অপ্রাকৃত লীলা, সেই প্রসঙ্গগুলোই আমি বলছি। যখন তিনি ফিরে এলেন তখন জনকপুরীতে একবার যাওয়া উচিত, জনকরাজ খুব চিন্তিত। জনকপুরীতে যাওয়ার সময় যখন রামজি প্রস্তুত হচ্ছেন জনকপুরীতে যাবেন, তখন হনুমন্ত লাল এবং তার যে সব যারা সুগ্রীবাদী যত সৈন্যবাহিনী যুদ্ধ করেছিল তারা ভগবানকে বলছেন আমরাও যাব জনকপুরী, আমরা দেখব নানি, আমরা সেখানে যাব, সেখানে দেখব নানিহাল, বলছে হিন্দিতে বলে নানিহাল, আমরা এটা দেখব সেখানে। রামজি বলছেন না তোমাদের গিয়ে কাজ নেই, ওখানে গিয়ে যা কাণ্ড কারখানা করবে তাদের লোকে হাসবে, বল না আমরা কিচ্ছু করবো না, দয়া করে নিয়ে চলুন আমাদের। রামজি কিছুতে তোমরা চঞ্চল স্বভাব, কোথায় গিয়ে কী করবে, ওটা শ্বশুর বাড়ি হাসবে সবাই, নেওয়া হবে না। তখন সবাই মিলে গিয়ে কী করলেন, আমাদের এই যে ব্রহ্মার অবতার যিনি হয়েছেন কে জাম্বুবান, জাম্বুবানজির চরণে গিয়ে বললেন যে আমি প্রভুর কাছে আমরা বলছি আমরাও একটু জনকপুরী যাব, তিনি নিতে চাইছেন না, আপনাকে প্রভু খুব মান্যতা কয়ে দেন, আপনার কথা অমান্য করে আপনি যদি দয়া করে বলেন ভালো হয়। জম্মুবানজি বলে ঠিক আছে সবাই যাওয়ার ব্যবস্থা আমি করবো, যাও রামজিকে আমি বলবো। রামজির সঙ্গে দয়া করে বলে প্রভু বলছে বলুন, বলছে জম্মুবানকে প্রচণ্ড সম্মান করতেন, কেন জম্মুবান তো ব্রহ্মার অবতার, বলুন কি বলছে, একটা অনুরোধ ছিল বা অনুরোধ না আদেশ বলুন, বলে এই সমস্ত আপনারই সব পরিকর, এরা একটুখানি দেখতে চাইছে, বলছে একটুখানি যাবে এরা কোথায়, বল জনকপুর একটু যাবে আপনার সঙ্গে, এ তো নিজে কী অসুবিধা আছে, ও না ওর স্বভাবতই চঞ্চল, কোথায় কি করবে সব হাসবে লোকে, না না কোনো কিছু এরা করবে না, আমি এদের ট্রেনিং দিয়ে দেবো। জম্মুবানজি বললেন দায়িত্ব আমার, আমি সবাইকে ট্রেনিং দিয়ে দেবো। জম্মুবানজি বললেন সব বানরকুলকে, আমি ঠিক যা যা করব তোমরা তাই তাই করবে, একটু যেন এদিক ওদিক না হয়, এইভাবে শিখিয়ে দিলেন। এখন বানরকুল ওরা কি আর বুদ্ধি আছে সেরকম, কী করতে কী করে, সেখানে ওরা গেছেন। গিয়ে এবার সমস্ত যে জনকপুরীর যে প্রসাদ এখনও পর্যন্ত জনকপুরীতে বিখ্যাত, তাদের যেরকম রান্না আর যেভাবে সেবা করা অতিথিকে এখনও আদর্শ। সেখানে সবাই লাইন দিয়ে বসেছেন, বানরকুলকে এক লাইন পুরো লাইন দিয়ে বসানো হয়েছে। জম্মুবানজি ইশারা করছেন কোনো রকম উল্টোপাল্টা করবে না তোমরা, বলছে না না আপনি যা করবেন তাই করবো আমরা, কোনো চিন্তার কিছু নেই। জম্মুবানজিও বসেছেন, এবার বড় বড় ফল দেওয়া হয়েছে তাদের, এত বড় বড় আম আদি সব কিছু দেওয়া হয়েছে। এবার জম্মুবানজি তার বিরাট শক্তি, জম্মুবানজির শক্তি মানে কল্পনা করা যায় না। আমটাকে অত ছিলে ফিলে খাবে, একটা চাপ মেরেছেন, চাপেতে আঁটিটা গেছে লাফিয়ে উঠে, লাফিয়ে ওঠার পরে তো এত লাঠিটা লাফিয়ে উঠলো, এত বড় ক্ষমতা বলে একটুখানি তিনি সামান্য উঠেছেন লাঠিটাকে, তো ছিটকে কোথায় যাবে। বাঁদরকুল ভাললো, বাঁদরকুল বললে লাফাতে হবে এবার, বলে ওরা সবাই ধুমধাম লাফাতে আরম্ভ করলো। সে হাসতে হাসতে লুটোপুটি সমস্ত এত ফল দেওয়া হয়েছে খাবে কি, বলে জাম্বুবান লাগাই আমরা লাফাই সব ধুমধাম লাফাতে আরম্ভ। এইরকমভাবে বলে আশ্চর্য বর্ণনা রসিকগণ, যারা রামায়ণের রসিক এসব বর্ণনায় করেন অপূর্ব। সীতাদেবীকে যখন তিনি আনেন তখনকার একটা ঘটনা বলা দরকার। সীতাদেবীকে আনার জন্য আপনারা জানেন জনক রাজার ওখানে কীভাবে ধনুক ভঙ্গ করে সে রামজি তাকে নিয়ে আসেন। সেখানে অনেক রথী মহারথী সেখানে পৌঁছেছিলেন, কিন্তু কেউ পারেননি, একমাত্র শ্রী রামজি রাম আর লক্ষণ গেছিলেন। আর রামজি সেখানে সীতাদেবীকে বিবাহ করতে পারলেন, সেই প্রসঙ্গে অনেক কথা। যখন শ্রী সীতাদেবী যখন ধনুকভঙ্গ হলো, সীতাদেবী তখন মালা নিয়ে এসে শ্রীরাম রাজীব লোচন তাকে গলায় পড়াবেন, কিন্তু প্রভু এমনই ক্ষত্রিয় স্বভাব, প্রভু দাঁড়িয়ে রয়েছেন সোজা চোখ বুঝে, এরকম কিছুতে মাথাটা নিচু করছেন না। মাথাটা নিচু করলে সীতাদেবীর হাত যাচ্ছে না, কি করবেন, মালা পড়াতে পারছেন, মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিষণ্ণ হয়ে। তখন লক্ষ্মণলালকে বিশ্বামিত্র ইশারা করলেন, দেখো এই কী হচ্ছে, দেখো ব্যবস্থা করো একটা। লক্ষ্মণলাল তাড়াতাড়ি সভাতে উঠে গিয়ে শ্রীরামের চরণে গিয়ে যেই পড়লেন ভাই লক্ষ্মণ বলে মাথা নিচু হয়ে যেই করলেন, তখন মালাটাকে পুড়িয়ে দিলেন সীতাদেবী। কেন লক্ষণ জানে আমি যেই পা ধরবো তখনই সে মাথা নিচু করবে, ভাই কী করছো পা ধরছো কেন। এইভাবে অনেক মজাদার কথা আছে। পরে যে প্রসঙ্গটা ভাগবতে বিশেষ গুরুত্ব উল্লেখ দিয়েছে সেটা না বললেই নয়, সেটা হচ্ছে কি, সীতাদেবী সম্বন্ধে কোনো রকম সন্দেহ নেই ভাগবতের সিদ্ধান্ত। শুধু তাই নয়, শ্রীমন মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন সেখান থেকে প্রমাণ নিয়ে এসছেন কুর্মপুরাণ থেকে, সেখানে রামভোজী সেই বিপ্রকে প্রমাণ দিয়েছিলেন যে যে রাবণ কখনোই সীতাকে নিয়ে যেতে পারেনি। বলছে তাহলে আমরা যে দেখলাম উপবাস করে ব্রাহ্মণ বসে রয়েছে, আমাদের মহাপ্রভু প্রমাণ নিয়ে এসেছিলেন, বলছেন ইনি কখনোই রাবণ কখনোই সীতাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি, ধরা তো দূরের কথা। বলে যখনই এসছিল রাবণ নিতে তখনই অগ্নির শরণে গেছিলেন, অগ্নি তাকে লুকিয়ে ফেলেছিলেন, ছায়া সীতাকে দিয়েছিলেন, ছায়া সীতাকে নিয়ে এইসব এত কাণ্ডা কারখানা। রামজি সবই জানেন, তথাপি মনুষ্যলীলা করছেন, তিনি এগুলো মেনে নিয়েছেন, কেন এগুলো কৃপা করাই তার উদ্দেশ্য, এক কাজে অনেক কাজ করেন। এখন যখন ফিরে এলেন তখন সমাজ বলছে এই সীতা ছিল সেখানে, এখন তার পরীক্ষা হওয়া উচিত, তার দূষিত হয়েছে কি না। সীতাদেবীর অগ্নি পরীক্ষা হলো, অগ্নি পরীক্ষা হওয়ার ফলেতে সেখানে কি হলো, ছায়া সীতাকে কি করলেন লুকিয়ে ফেলে আসল সীতাকে পাঠিয়ে দিলেন শ্রীরামজির কাছে। জগৎবাসী দেখল সীতার কোনো রকম কলঙ্ক নাই সেখানে, কিন্তু তথাপি রাজ্য রাজধানীতে বিভিন্ন রকম গুজব চলতে থাকলো, নানা রকম নোংরা, লোকের নানা রকম সমালোচনা করাটাই লোকের স্বভাব। সেখানে রামজি, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, আমি এগুলো বলেছিলাম, আগেকার দিনে রাজাদের অনেক দায়িত্ব ছিল, তারা চিন্তা করতেন যে আমি প্রজাদের খবর সাক্ষাৎ নিজে গোপনে আমি নেব, কেন কোটাল আদি এরা যা খবর দেয় তার মাধ্যমে যে খবর পাই, তারপরেও আমার সাক্ষাৎ নিজে খবর নেওয়া দরকার। সেই জন্য তারা রাতের অন্ধকারে প্রহ্লাদ মহারাজ বেরিয়েছিলেন, আমি বলেছিলাম অজগর তপস্বীর সঙ্গে দেখা হয়েছিল। তারা গোপনে রাজধানীতে বিচরণ করতে বেরোন, রাজার বেশটাকে লুকিয়ে সাধারণ বেশেতে তারা রাজধানীতে বেরোন গোপনেতে, দেখতে এখানে কোনো অত্যাচার হচ্ছে কি না। হঠাৎ রামজি সে রাত্রির বেলায় গোপনে ছদ্মবেশে বিচরণ করছেন, হঠাৎ একটা বাড়িতে দেখছেন স্বামী আর স্ত্রী বিশাল লড়াই ঝগড়া হচ্ছে, স্বামী গালাগাল দিচ্ছে, স্ত্রী সহ্য করতে পারছে না। হঠাৎ দেখলেন সেই স্বামী স্ত্রী তাকে গালাগাল গেছে, আরে আমি কাপুরুষ রাম নই যে তুই অপরের ঘরে গেছিস তাকে আবার আমি ঘরে তুলব, যা দূর হয় এখান থেকে। এই কথাটা রামজির কানে এলো যে সীতা পরের ঘরে গেছিল সেখান থেকে আবার গ্রহণ করেছে, আমি কি রাম নাকি, আমি গ্রহণ করব না, যা দূর হয়। এই যেই বলেছেন রামের কানে যখনই গেছে সঙ্গে সঙ্গে বা রাম রাজধানী চোর ফিরে এসছেন, এসে সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে পড়েছেন, সঙ্গে সঙ্গে কী করলেন বলে লক্ষ্মণলালকে ডাকলেন, লক্ষ্মণলাল ভাই তোমাকে একটা সেবা বলবো তোমাকে করতে হবে। কি সেবা? না, তোমার ভাবিকে, তোমার এই বৌদিকে তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে আশ্রমে রেখে এসো, বিশ্বামিত্রের আশ্রমে। সেখানে চলে গেলেন। সীতাদেবী চোখের জল ফেলতে ফেলতে গেলেন, আমার অন্যায়টা কি, আমি দোষটা কি করলাম কিছু বুঝতে পারলাম না, লীলা করছেন মানব লীলা। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, সেখানে গিয়ে লব এবং কুশ দুই সন্তানের আবির্ভাব হলো, তারাও রাম রামজির মতো বীর হয়েছিলেন যখন অশ্বমেধ যজ্ঞ করেছিল। এই বাচ্চা ছেলে দুটো এরমভাবে ঘোড়াকে ধরে ফেলেছিলেন, যা খবর দাও কে আছে এই ঘোড়া আমরা ধরেছি, কে পারবে, অশ্বমেধের ঘোড়া ধরার ক্ষমতা কাউন নেই, বিশেষ করে রামজি ছেড়েছেন। তখন এসে বিশাল ব্যাপার হয়েছিল, এসব ঘটনা রামায়ণেতে সব আছে। এখন এই সব ঘটনার পর সীতাদেবী কী করলো, অনেক ঘটনা সেসব পরবর্তী সময়তে যখন আবার তাকে আনা হলো, তখন আবার যখন অগ্নি পরীক্ষার কথা অনেক লাঞ্ছনা গঞ্ছনা, তখন সীতাদেবী কী করলেন পাতালকে ফাঁক হতে বললেন, পৃথিবী ফাঁক হয়ে গেল, সীতাদেবী আস্তে আস্তে সেই পাতালে প্রবেশ করলেন, আর কাউকে বঞ্চনা করে দয়াময়ী সীতাদেবী চলে গেলেন। এইভাবে অনেক প্রসঙ্গ আছে অপূর্ব, এই প্রসঙ্গটাই ভাগবতে বিশেষ উল্লেখযোগ্য যে সাক্ষাৎ ভগবান হয়েও যে স্ত্রী প্রসঙ্গ কত কষ্টের, এই প্রসঙ্গটাকে প্রমাণ দেওয়ার জন্য কত সুন্দর। সেই যে ঘরে ঝগড়া হচ্ছিল, স্বামী বলছিলেন নাহং বিভর্মি ত্বাম দুষ্টাম অসতিম পরবেশম গাম, বলছে স্ত্রৈন হি বিভ্রিয়া সীতাম রাম নাহম ভজে পুনঃ, আমি রাম না, সে স্ত্রৈন্য রাম, তাই জন্য সে আবার তাকেই ভজনা করেছে, আমি করব না, যা দূর হ। এই প্রসঙ্গ ভাগবতে উত্তমরূপে বলা রয়েছে। এই ভাবে শ্রীরামজির আশ্চর্য ঘটনা সমস্ত আপনারা শুনলেন, অনেক বর্ণনা করা গেল না, যাই হোক এই সব ঘটনা গেল। সেখানে সূর্যবংশের বিভিন্ন সম্বন্ধে বিভিন্ন বর্ণনা আছে, সূর্যবংশের বিভিন্ন বর্ণনা এই সব শ্রবণের যোগ্য। সূর্যবংশে যারা জন্মগ্রহণ করেছেন, যারা চন্দ্রবংশে যারা জন্মগ্রহণ করেছেন, কেবল খালি তাদের নামটাকে স্মৃতি করলে ওই যে কৃতকৃতার্থ হয়ে যাবে, এত পবিত্র তারা। যাই হোক, এই বংশেই ইক্ষাকুর তনয় নিমি যজ্ঞ করবেন বলে অনেক তার বংশাবলী আমি আর সব সেসব বিস্তৃত বললাম না। ইক্ষাকুর তনয় নিমি যজ্ঞ করবেন বলে স্থির করেছেন বৈশিষ্ট্যমুনিকে খবর দিয়েছেন। বৈশিষ্ট্যমুনি বললেন ইন্দ্রযজ্ঞেতে আমি ব্রতী হয়ে গেছি, তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর আমি তোমার যজ্ঞ করব, পরে করব, আগে তার যজ্ঞটা করে আসি। নিমি মহারাজ যখন চলে গেলেন বৈশিষ্ট্য, তখন নিমি মহারাজ ধার্মিক ছিলেন, অত্যন্ত ভগবৎপ্রেমী, তিনি মনে মনে চিন্তা করলেন আরে গুরুজি এ কী বলে গেলেন, জীবনেরই কোনো ঠিক নাই, এ শুভ যজ্ঞেতে শুভস্ব শীঘ্রম, কাজে গুরুদেব কখন আসবেন কি করবেন, এর আশায় বসে থেকে লাভ নেই। তিনি কি করেছেন, অন্য একজন পুরোহিতকে দিয়ে যজ্ঞ সমাধান করলেন। এই সব যজ্ঞ করার পর যখন তিনি ফেরত এলেন, বৈশিষ্ট্য মুনি এসে দেখলেন শিষ্য আমার কথা শোনেনি, যজ্ঞ করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, যা অতল ভক্ত দেহ। নিমি বললেন আমি কোনো অন্যায় করিনি, ওটা আমাকে এরকম অভিশাপ দিলেন, যান আপনিও শেষ হন, আপনার দেহ পতন। তখন কি করলেন বৈশিষ্ঠ মুনির দেহ পতন হলো, তিনি আবার উর্বশীর গর্ভ থেকে আবার জন্ম নিলে। অনেক ঘটনা এসব আমি বলছি না এখন আলোচনা প্রসঙ্গে। নিমির যখন পাত হলো তখন যজ্ঞ করতে করতে তারা দেবতাদেরকে সন্তুষ্ট করে বললেন কি হলো, নিমি তো কোনো অন্যায় করেনি, তার শরীরকে আবার বাঁচিয়ে দেওয়া হোক। দেবতারা বললেন তথাস্তু, কিন্তু নিমি বললেন না, ওরা বললেও আমি আর শরীর চাই না, এই দেহের যে কি গতি আমি জেনে গেছি, সংসারের চাটনি খাওয়া হয়ে গেছে আমার, আমার চাই না, আমি হতে চাই না, আমার দেহ ধারণ করব না, তাহলে কি হবে বলে। তাহলে দেবতারা বললেন ঠিক আছে, তাহলে তুমি নিমি নিমানে চোখের যে পলক আছে নিমেষ, এর মধ্যে নিমি মহারাজ চিরকাল বেঁচে থাকবেন, তাকে ওই অধিকার দিয়ে দিলেন। নিমিষ উন্মেষ নিমি রামবাই যে খোলে চোখ, এর মধ্যে নিমি মহারাজ প্রচুর প্রকট রইলেন। এইভাবে দেবতারা বলে নিমি দেহশূন্য হয়ে সকলের চোখের লোচনে বাস করুক, নিমি অদেহ হইয়া নিমের উন্মেষ নিমেষের প্রবর্তক বলিয়া দৃষ্ট হইলেন। মহর্ষিরা নিমির দেহ মন্থন করে যে কুমার উৎপন্ন হয়েছিলেন তার নাম জনক মহারাজ। এই জনক মহারাজকে বিদেহ এই জন্য বলা হয় যে নিমির যে মৃতদেহ সেটাকে মন্থন করেছিলেন, যে নিমি দেহ ছেড়ে দিয়েছিল, আর নিমি বাস্তবিক পক্ষে সবার লোচনে দেহ ছেড়ে দিয়ে গুপ্তভাবে আছেন, দেহ নেই তার, এই জন্য তার ছেলেকে এই যে জনক মহারাজ তাকে বিদেহ বলা হতো, বৈদেহ। এইভাবে মিথিলার বংশ আদি খুক থেকে আরম্ভ করে নিমি, জনক, উদাবসু, নন্দীবর্ধন, সুকেতু, দেবরাত ইত্যাদি বিভিন্ন রকম বর্ণনা আছে। সেই সব বর্ণনায় অনেক কথা। এবারেতে ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির তনয় হচ্ছেন সোম, আমি কাল না কাল বা পরশুদিন বর্ণনা করেছিলাম। অত্রি ঋষি, অত্রি ঋষি প্রার্থনা করেছিলেন অত্রিমুনি প্রার্থনা করেছিলেন ভগবানকে, ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি এসছেন, তিনি তিনের অংশেতে তিনজন আবির্ভাব হলেন। এক হচ্ছে সোম, হচ্ছে চন্দ্রমা যাকে বলা হয়, তিনি হচ্ছেন ব্রহ্মার অংশে, আর দুর্বাসা মুনি আবির্ভাব হলেন শঙ্করের অংশে। দত্তাত্রেয় মুনি যিনি এলেন, যিনি তিনি হলেন বিষ্ণুর অংশে। এবার তিনজন কৃপা করলেন, এখানে সোমের কথাটা আসলো কেন, বাদবাকি তারা তো সংসার করেননি, তারা চলে গেছেন, বাদবাকি এই সোমের বংশধরের কথা আলো। এই অত্রির পুত্র সোম তে প্রচণ্ড ক্ষমতা লাভ করেছিল, বিরাট যজ্ঞ করে একবার সবাইকে পরাভূত করেছিল, সে অনেক একটা অন্যায় করেছিল, গুরুপত্নীকে হরণ করেছিল, এসব অনেক ঘটনা, তাতে বিশাল লড়াই লেগে গেছিলো এসব কথা। যাই হোক, এসব কথা বিস্তৃত আমি বলবো না, আপনারা এসব গভীর অর্থ বুঝবেন না, সাপ বুঝতে ব্যাং বুঝবেন। এইভাবে চন্দ্রমার পুত্র বুধ হলো, বুধ হলো, সেই বুধের কথা আমি আগেই বলেছিলাম যখন শুদ্ধুন্যের কথা বলেছিলাম, ইলা নামক কন্যা ছিল, সে জঙ্গলে গিয়ে সে পরিবর্তন, প্রথমে কন্যা ছিল, তারপর শুদ্ধুন্য হলো বৈশিষ্ট্য মুনি আরাধনা করাতে, আবার ভগবানের কাছে প্রার্থনা করাতে আবার সেই পুত্র হলো কন্যাটা, তারপর সে আবার জঙ্গলে গিয়ে আবার কন্যা হয়ে গেল, তখন আবার সে প্রার্থনা করালো এক মাস কন্যা এক মাস স্ত্রী। এই যে প্রসঙ্গটা বলেছিলাম, সেই বুধ সেই ব্যক্তিকে অর্থাৎ সেই কন্যাকে, যে এক মাস কন্যা এক মাস, যে শুদ্ধুন্য কন্যা অবস্থায় স্ত্রী অবস্থায় ছিল, তাকে পছন্দ করেছিল, তার গর্ভাদান করেছিল, তার পুত্র হয়েছিল, তার নাম পুরুরোবা। এই পুরুরোবার কাহিনী বড় আশ্চর্য, সে এত বড় বীর ছিল, সকলের সব বীরত্ব এক জায়গায় সব নষ্ট হয়ে যায়। আমি বলেছিলাম কুমার আশুতোষ, যার নাম ছিল বাংলার বাঘ, বিরাট পণ্ডিত ব্যক্তি ছিলেন, তাকে সরস্বতী উপাধি দেওয়া হয়েছিল, এরকম পণ্ডিত ব্যক্তি ছিলেন, এরকম মোটা গোঁপ, বাংলা সবাই ভয় পেত, তিনিও যখন ঘরে যেতেন ব্যাস পত্নীর কাছে একেবারে মাথা নিচু। এগুলো আমি শুনেছি জ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে গোপন কথা এসব, যারা সেই সময় প্রকট ছিলেন, যে বড় বিরাট ব্যক্তি, তা যেমন যারা বিধান রায়ের সঙ্গে একসঙ্গে চিকিৎসা করেছেন সেই সব ব্যক্তি পুরনো, তাদের সব বেঁচেছিল তারা। হ্যাঁ, এইসব কথা গুপ্ত কথা বলতেন, বলে বাবা আসল জায়গায় গেলে সবার কাঠ, তখন আর কোনো বিরত চলে না, সেই জায়গায় গিয়ে সবাই কাঠ, সে নেপোলিয়ন বলো, বোনাপার্টে নেপোলিয়ন বোনাপার্টে বলো, আর কাকে বলবে, লেনিন, সবাই যত বীরত্ব দেখিয়েছি সব, হ্যাঁ সবার শেষ এক জায়গায় গিয়েছে। অনেক প্রসঙ্গ আছে তাদের চরিত্র, অনেক ঘটনা। যাই হোক, এখন এই পুরনোবার কথাটা আপনাদের আলোচনা হওয়া দরকার, এ থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বড় আশ্চর্য। এখানে পুরুরবার বীরত্ব দেখে স্বর্গের উর্বশী অত্যন্ত পছন্দ করলেন। পুরুরবা বলল, বাহ এই তো সুন্দরী, খুব ভালোই ভালোই হলো। তখন তারা দুজনে দুজনে পছন্দ করে তারা একে একে বিবাহ করলেন। বিবাহ করার সঙ্গে সঙ্গে উর্বশী বললেন, দেখুন আমি বিবাহ করছি, কিন্তু আমার এই দুটো মেষ আছে, এই মেষ দুটোকে রক্ষা করতে হবে আপনার, যখন কোনো যেন বিপদ না হয়। তাহলে এই আর কী কথা, সামান্য ব্যাপার, কত বীর আমি পরাজিত করেছি, আমার কাছে দুটো মেষ থাকবে, সে আর তোমার কোনো বিপদ হবে নাকি, হ্যাঁ চলো সংসার ধর্ম করি। এইভাবে সংসার ধর্ম করা হলো। করতে করতে একদিন রাত্রিবেলা তিনি উর্বশীর সঙ্গে সম্ভোগে ব্যস্ত, হঠাৎ সেখান থেকে স্বর্গের রাজা ইন্দ্র বলছে, কী হলো উর্বশী, কোথায় গেল, এতদিন হয়ে গেল, সময় নষ্ট হচ্ছে, উর্বশী ছাড়া স্বর্গ ভাল লাগছে না, যাও উর্বশীকে নিয়ে এসো। উর্বশী এখন কোথায় আনবে উর্বশীকে, উর্বশী বিবাহ করেছে একে, এখন উর্বশীকে আনার জন্য তারা চক্রান্ত করলো। দেবতাগণকে শিখিয়ে দেবে, সূক্ষ্ম শরীরে ঢুকে যাবি, গিয়ে দুটো মেষকে নিয়ে পালিয়ে আসবি, কেন উর্বশী বলেছিলেন যে একমাত্র আমার সঙ্গে যখন আপনি থাকবেন, সে প্রসঙ্গ ছাড়া অন্য সময় আপনাকে আমি কোনোরকমভাবে কাপড় চোপড় ছাড়া দেখতে পাবো, নগ্ন দেখলে কিন্তু ত্যাগ করে দেবো। উর্বশী নিশ্চিন্তে রয়েছেন, হঠাৎ দেখেন দুটো মেষ নিয়ে চলে যাচ্ছে, কে, তখন চিৎকার করে উঠল উর্বশী, আমার নিয়ে গেল নিয়ে গেল। উর্বশী চিৎকার করাতে পুরুরবা ওই অবস্থায় কাপড় চোপড় নামে ছুটতে আরম্ভ করলো, ওই অবস্থায় বিদ্যুৎ চমকালো, তাতে তার নগ্ন ব্যাপারে বা তোমাকে ত্যাগ, তোমাদের তো কন্ডিশন ছিল, চলে গেলেন আর এলেন না। তাতে উর্বশী এবার হাও হাও করে কাঁদ, উর্বশীর বিরহ যন্ত্রণায় কাঁদতে আরম্ভ করলো, কে এত বড় বীর যে এরকম করলে পরে সব অসুরগুলো পালাত, সব বীরত্ব এক জায়গায় শেষ। উর্বশীর মুখেতে পদ্মর মতো গন্ধ, তার গায়ে কি অপূর্ব সৌগন্ধ, তার সৌন্দর্য সৌকর্য, এইসব সবই তাৎকালিক। এই জন্য আমি দিয়ে কি শুরু করেছিলাম, যস্মাদ প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ, এই শ্লোক দিয়ে শুরু করেছিলাম, এটা শেষে যদি সময় হয় ব্যাখ্যা করবো অবশ্যই, নাহলে কালকে করবো। যাই হোক, এভাবে বিরাট ঝামেলা লেগে গেল, উর্বশী পালালো স্বর্গেতে, ভালোবাসা ভালোবাসা হয়ে গেল, ভালোবাসা ও দুদিনের ভালোবাসা, শেষকালে কাঁদতে কাঁদতে সারা পৃথিবী তোলফাড় করছেন, কোথায় গেল উর্বশী, শেষকালে হরিদ্বারের একটা জায়গায় একটা অরণ্যে উর্বশীকে দেখলে, ও দাঁড়াও দাঁড়াও উর্বশী আমি মরে যাব, উর্বশী কাছে এলো, কি হয়েছে কি, বললো আমি তোমাকে ছাড়া তো মানবি, কি বলো এইসব বীর মানুষ তুমি, তখন তো হয়ে গেছে যাওয়ার আর দরকার কি, ফেলে দিয়েছে, জঞ্জাল হয়ে গেছে, এবার এত কান্না কাঁদছে, বলে ঠিক আছে বছরে একবার তোমার কাছে আমি আসবো একদিনের জন্য, সেই সময় তোমার কাছে আসবো, তারপর বাকি সময় আমাকে পাবে না। তারপরেতে উর্বশীর বিরহ যন্ত্রায় কাঁদতে কাঁদতে সেখান থেকে তারা গন্ধর্ব, তারা চালাকি করে তাকে একটা অগ্নিস্থালি দিল, অর্থাৎ দেখতে উর্বশীর মতো, এটা এটা কিন্তু উর্বশী নয়, যেমন সীতা দেবী আর ছায়া সীতা, ওকে উর্বশী মনে করে ওটাকে নিয়েও সময় কাটাতে আরম্ভ করলো, যেমন আপনারা বোকা বক্স নিয়ে টাইম কাটান, মোবাইল নিয়ে, এইটুকুটুকু বাচ্চা করছে, বল কী করছে কি জানে, আরে রাম রাম রাম রাম, হ্যাঁ আমার তো মাথায় ঢুকলে আমার যন্ত্রণা হয়, দূর কর দূর কর শিগগিরি, আমার এক্ষুনি ভগবত চিন্তা দূর হয়ে যাবে, বাবা রে কি করে, এই দাঁড়িয়ে রয়েছে সারাদিন সারাদিন বসে ওই কাজ ছাগলের মতো, বলছে এখানে এইভাবে কি করলো, চলে গেল উর্বশী, যখন শিক্ষা দিলেন একটা অপূর্ব, কাপি সক্ষম নবই স্ত্রীণাম বৃকাণাম হৃদয়ম যথা, আশ্চর্য শিক্ষা, এক্ষুনি ব্যাখ্যা করলে মায়েরা রেগে যাবে, বলে এইসব বলছি কেন রে বাবা, এখানে বলা রয়েছে, আমি বলি নাই, এখানে বলা রয়েছে আমি কি করব। হে মা মা মৃথা মৃষা পুরুষ অসিত্বম মাস্ম, হ্যাঁ বলছেন দাতুর ব্রিকা ইমে কাপি সক্ষম নব স্ত্রীণম ব্রিকাণম হৃদয়ম যথা, বলছেন কি আমার এই সুকুমার দেহ এখানে পতিত হয়ে এই দেহ তোমার অনুগ্রহের আস্পদ, এখানে যা অনেক কিছু কথা বললেন। যাই হোক উর্বশী বললেন দেখো হে রাজন তুমি মরিও না, আত্মহত্যা করতে যাচ্ছ আমার জন্য, তুমি পুরুষ তোমার ধৈর্য অবলম্বন করো, আর ইন্দ্রিয়রূপ বৃক্ষগণ যেমন তোমাকে যেন তোমাকে ভক্ষণ না করে, সকল ইন্দ্রিয় লম্পট ব্যক্তিগুলোকে ধীরে ধীরে মানুষ কি করে ওই ইন্দ্রিয়ের পাল্লায় পড়ে, যেটা যেটা আমাদের এই যে কপিলজির মা কপিলজি শিক্ষা দিয়েছিলেন তখন, এই যে তখন দেবাহতি বলেছিলেন অসদেন্দ্রীয় তর্ষণার, এই অসদেন্দ্রীয় তর্ষণা অসদেন্দ্রিয়ের পাল্লায় পড়ে আমার সমস্ত অজ্ঞান পতিত একবার অন্ধকারে পড়ে গেছি, আপনি দয়া করে আমাকে বাঁচান, এইভাবে কপিলজির কাছে শরণাপন্ন হয়েছিলেন। এইভাবে আমরা দেখি বলছেন স্ত্রীগণের কাউর সঙ্গে বাস্তবিক সখ্য হয় না, তাদের হৃদয় বৃক্ষের তুল্য, কাজ শেষ হয়ে গেলে ব্যাস ছেড়ে দাও। কুর্বশী বলছেন তা বলে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য কি না ভগবান জানেন, আমি এই সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না, যাই হোক যে অভিজ্ঞতা নাই, কিন্তু ভাগবতে মহিমাতেও কিন্তু এ কথা বলেছেন শ্রীনাম তুদুষ্টানম বিশ্বাসম ন কারেত বুধা ইত্যাদি কথা ইত্যাদি ভাগবতী মহাপুরাণে পদ্মপুরাণের মহিমাতে বলা আছে। যাই হোক এসব কথা তুলে লাভ নেই, কষ্ট হবে। আর এখানে কথা হলো এই এইসব বর্ণনা আপনারা শুনলেন, এবারে সেই যে উর্বশীর এই যে পুরুরবার বংশ, এইখানে এই তার বংশে উর্বশীর গর্ভে ছটা তনয় হয়, সত্য আয়ুষ শ্রুতায়ু অয় বিজয় জয়, জয়ের পুত্র অমিত, সত্যের পুত্র সুতঞ্জয়, আর সুতায়ুর পুত্র হল বসুমান, অয়ের পুত্র একনামা, ঐলীয় বংশধরের বর্ণনা। বলছেন জন্মমুনি বলে একজন ছিলেন, তিনি আমি বলেছিলাম কালকে আজকে সকালেই বোধ হয় তিনি গঙ্গাকে এক গণ্ডুষে পান করে নিয়েছিলেন, কেন আমার যজ্ঞ নষ্ট করল, তখন ভগীরথের প্রার্থনায় আবার জাং কেটে বার করে এই থেকে জন্য জাহ্নবী নাম হয়েছিল। ঋচিক ঋচিক কী করলেন গাঁধীর নিকট কন্যা সত্যবতীকে প্রার্থনা করলেন ঋচিকমুনি, ঋচিক বললেন যে আমাদের নিয়ম হলো যে আপনি যদি সহস্র ঘোড়া দিতে পারেন, তা শ্যাম কর্ণ সাদা ঘোড়া কানটা থাকবে এরকম যদি দিতে পারেন একশো, মানে বিয়ে দেবে না এই জন্য বদমাইশি করে বলছে, বলছে হ্যাঁ ঠিক আছে বিয়ে দিতে পারি, এক সহস্র ঘোড়া নিয়ে আসুন সাদা চন্দ্রমার মতো ধপধপ করছে আর কানগুলো খালি শ্যামকর্ণ থাকবে। ঋষিক গাঁধীর নিকট এরম প্রার্থনা করাতে ঋষিক বললেন এই কোথায় পাই এখন, তিনি কল্পনা করলেন ঠিক আছে বরুণের কাছে চলে যায়, বরুণের কাছে গেলে ঘোড়া পাবো, বরুণের কাছে গিয়ে প্রার্থনা করলেন ঠিক আছে ঋষিবর নিয়ে যান, নিয়ে এসে সহস্র ঘোড়া দিয়ে গাঁধী কন্যাকে লাভ করলেন সত্যবতীকে লাভ করলেন। ঋচিক ভার্যা শ্বশ্রু মানে শাশুড়ি এ দুজনেই নিজ পুত্র চায়, অর্থাৎ নিজের যে যাকে বিয়ে করেছে সত্যবতী সে, আর সত্যবতীকে যে বিয়ে করেছে সত্যবতীর যে মা ছিল অর্থাৎ এই যে ঋচিকের যে শাশুড়ি তারা দুজনেই বলল আমাদের পুত্র চাই। তখন ঋষি বললেন ঠিক আছে দুজনে একসঙ্গে আমি চারু তৈরি করু, চারু মানে ওই পাক করতে হয় ব্যবস্থা আছে। ঋষি কী করলেন দুজনে পুত্র কামনার জন্য ব্রহ্মমন্ত্রে একটা চারু করলেন, না কিনি নিজে ব্রাহ্মণ, আর শ্বশ্রু অর্থাৎ শাশুড়ির জন্য কী করলেন ক্ষত্রিয় মন্ত্রে চারু করলেন, কেন ক্ষত্রিয় তিনি। এইভাবে যখন স্নান করতে যান, স্নান করতে এসে তখন খবর পান সত্যবতীর মা মনে করলো বলছে জামাই বোধ হয় এক কাজ করেছে ওর জন্য ভালো চারুটা তৈরি করেছে, মানে ওটা খেলে ভালো সন্তান হবে, আর এটা খেলে বোধ হয় কমা সন্তান হবে। এই বলে কি করলো, কন্যাকে বললো এক কাজ কর মা, তোর তোর চারুটা আমাকে দে, আমারটা তুই নে। বলে দুজনে দু চারু খেয়ে নিয়েছে। ঋষি এসে রেগে আগুন বলি কে করলো এরকম, বললে মা বলেছে আমি দিয়েছি, বলে সর্বনাশ হয়ে গেছে যাও। তাহলে এর গর্ভেতে হবে, তোমার গর্ভেতে হবে দণ্ডধারী ক্ষত্রিয় ধর্ম ছেলে হবে, ওর ভাবে উল্টো হবে। তাহলে বোঝা গেল কি বললাম, উল্টো তনয় হবে ছেলে হবে, এ হচ্ছে অত্যন্ত দণ্ডধর, এ হচ্ছে শান্ত ব্রাহ্মণ হবে, কী করা যায়। তখন সে কাঁদতে লাগলো, বললে যে এরম যেন না হয়। তা বললো কি হয় এরম হয় এরম না হয় কি, ঠিক আছে যাও তোমার ছেলের ছেলে হবে সেরকম, তোমার ছেলের ছেলে হবে, ঠিক আছে এই পর্যন্ত আমি বলতে পারি। এইভাবে সত্যবতীর সত্যবতীর যমদগ্নি তনয় হলো, যমদগ্নি রেণুকাকে বিবাহ করেছিলেন আপনারা সব জানেন। রেণুকা বিয়ে করার পর তার যে সন্তানাদি হয়েছিল তার মধ্যে একজনের নাম পরশুরামজি মহারাজ। পরশুরামজি মহারাজ ভগবানেরই অংশ, বিরাট শক্তি তার। যে পরশুরামের সঙ্গে আমাদের পিতামহ ভীষ্ম যুদ্ধ হয়েছিল, গুরুদেবকে সন্তুষ্ট করে দিয়েছিলেন, চুপ করিয়ে দিয়েছিলেন, এরকম পাওয়া ছিল। এইভাবে রেণুকার গর্ভে পরশুরামের জন্ম হলো। এবার যমদগ্নি মুনির আশ্রমেতে একদা কার্তবীর্য অর্জুন সেখানে সৈন্যবাহিনী নিয়ে সে আশ্রমে এসে উঠেছেন। উসে বললেন ঋষিবর আপনার কাছে এসছি, আমাদের অতিথি আমরা। বলে সে তো দেখতেই পাচ্ছি অতিথি। বলে আমাদের সৎকার করতে পারবেন? ঋষি বললেন কেন পারবো না, কারণ তার একটা গাভী ছিল কপিলা, সেই গাভী তার কাছে যা প্রার্থনা করবেন তাই দিত। তা দিয়ে হাজার হাজার ঋষি হাজার হাজার সেই সৈন্যবাহিনীকে সমেত রাজাকে অত্যন্ত তৃপ্তি করে খাইয়ে পড়িয়ে সব কিছু করে ছেড়ে দিলেন। রাজা বললেন ভালো তো কী করে করলো, এ কপিলা গায়ে ওর কাছে কী দরকার, এটা তো আমি রাজা আমার কাছে দরকার। বলে জোর করে কেড়ে নিয়ে গেল। রাজা বারণ করলেন কপিল যাবে না, এটা আমার কাছে থাকবে না। কপিলা মাও কাঁদতে থাকলো, কিন্তু বলে শোনে কে রাজা তার ক্ষমতা, সে কী করলো আমায় জোর করে নিয়ে চলে গেল। জোর করে নিয়ে চলে যাওয়ার পরে যখন আমাদের এখানে পরশুরাম এসে শুনল, পরশুরাম বলে এত বড় সাহস, আরে বাবার কাছ থেকে এরম জোর করে নিয়ে গেল। নিয়ে তিনি তখনই গেলেন বিচার করতে, মার যুদ্ধ একেবারে কার্তবীর্য অর্জুনে একেবারে হাত কচু কাটা করছেন, বিশাল হাত ছিল তার সহস্র বিশাল, সে হাত কচু কাটা করলেন একেবারে। যে কার্তবীর্য অর্জুনকে রাবণ ভয় পেত, রাবণ কার্তবীর্য অর্জুনকে ভয় পেত, সেই রকম ব্যক্তিকে পরশুরামের আম্মা এ করলেন। রাবণ অনেকবার লাঞ্ছনা পেয়েছে, অনেক ধাক্কা পেয়েছে, তারপরে তো লজ্জা হয়নি। আমাদের সুগ্রীবের দাদা বালি তো এখানে মানে ওকে লেজে পেঁচিয়ে সমুদ্রেতে ডুবিয়েছেন, সাত সমুদ্রে বো ডোব আরো ডো এরম এরম একেবারে শ্বাস বন্ধ হয়ে যায় রাবণের। বলে আর করবি বেটা যা দূর হ, ইঁদুরের মতো ছেড়ে দিয়েছিলেন, এত বীর ছিলেন বালি। এইসব প্রসঙ্গ অনেক আছে রামায়ণে, বলে লাভ নেই। এখন এখানে কার্তবীর্য ওই জন্য হলে এরকমভাবে বিরাট সেই যুদ্ধ হলো, সেই সব করলেন। করার পরেতে কার্তবীর্য অর্জুনে একেবারে হ্যাঁ যমদগ্নি সেই দিয়ে নিয়ে গেল। সেখানে কি হলো, অর্জুনের সৈন্যগণকে বধ করলেন। অর্জুন সম্মুখীন হইলে কুঠার দ্বারা তার বাহু ছেদন করলেন, মুণ্ড ছেদন করলেন, মুণ্ড পর্যন্ত ছেদন করে কুঠার দিয়ে মুণ্ড ছেদন করে একবার শেষ করে দিলেন। বাবার কাছে এসে দিলেন, খবর দিলেন, বাবা হায় রাম, বলে আমাদের রাম এ কী করছো, সে একজন রাজা ভালো রাজা, যাই হোক করেছে অন্যায়, তাকে মেরে ফেললে, আমরা ব্রাহ্মণ আমরা ঋষি, আমাদের ক্ষমা ধর্ম, ক্ষমা ধর্মের দ্বারা মানুষ কত উপরে ওঠে জানো, তুমি একে মেরে দিয়ে ভালো কাজ করনি, মেরেই ফেললে, জগতের জগৎ থেকে উড়িয়ে দিলে, ছি ছি ছি ছি ছি ছি, এভাবে করলে তোমাকে এখন প্রায়শ্চিত্ত করতে হবে, যাও সমস্ত তীর্থ পৃথিবীতে সব তীর্থ পর্যটন করে যাও। সে বলে যে আজ্ঞা পিতা, আপনি যা বলছেন তাই করব। সমস্ত তীর্থ পর্যটন করে এলো। একদা কার্তবীর্য অর্জুনের যে ছেলেপেলেরা প্রচুর ছেলেপেলে, তারা রেগে গিয়ে বললো তবে রে আমার বাবাকে মেরে ফেললো, এবার তোর বাবাকে এবার মারবো দাঁড়া। বলে কি করলো, তারা দল ফাঁকিয়ে একবার এসে বলল, তখন আমাদের এই যে পরশুরামজি কোনো কাজে গেছিলেন, জঙ্গলেতে গেছিলেন, সেখানে এসে চোর করে কার্তবীর্য অর্জুনের ছেলেপেলেরা সেই যমদগ্নি ঋষির গলাটাকে একেবারে কেটে নিয়ে রক্ত পরে, রেণুকা পায়ে ধরে বলছেন ছেড়ে দিন ছেড়ে দিন, স্বামী কী এমন করেছে, আপনি তাকে মারছেন, ঋষিবর তাকে মারছেন, কোনো কথা শুনল না, মুন্ড কেটে নিয়ে চলে গেল। সেখানে যখন রেণুকা মা কাঁদছেন, হা হা পরশুরাম বলে চিৎকার করছেন তাকে, হা রাম, পরশুরাম তো পরে নাম হয়েছিল, আগে পরশুরাম ছিল না, আগে রাম হয়েছিল, রাম রাম। তখন বহু দূর থেকে যেন পরকায় প্রবেশ, দূর শোভন, আপনাদের সন্দেহ হয় কোথায় জঙ্গলে গেছে, এখান থেকে ডাকছে শুনে ফেললো, গেঁজা ঘুরি আর কথা ঠিক নেই, মূর্খের দল। রামকে যদি আমার নিজের মতো মনে করি হবে, পরকায় প্রবেশ, দূর শোভন, সবই তার আছে, দূর থেকে শুনতে পারলেন মা কাঁদছে, সঙ্গে সঙ্গে বিদ্যুতের গতি ছুটে এলেন, কি হয়েছে মা, বলছে এই দেখো তোমার বাবাকে অকারণে কেটে ফেলে একবারে মুন্ড নিয়ে চলে গেছে, হ্যাঁ মুন্ড নিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল, বেরিয়ে পড়ে গিয়ে কি করলেন, সেখানে কচু কাটা করলেন, তাদের গলাগুলো দিয়ে পরশুর এই যে কার্তবীর্য যত ছেলে ছিল তাদের একটা মুন্ডুর পাহাড় করলেন, মুন্ডু দিয়ে পাহাড় কাটছেন আর করছেন, মুন্ডু দিয়ে পাহাড় যায় আবার পুরো বংশকে খান্দান। এই পরশুরামজি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন, আর তাতে সামন্ত পঞ্চকে একটা হ্রদ নির্মাণ করেছিলেন, যে হ্রদেতে স্নান করলে পরে পবিত্র হয় লোক, সেই কোথায় এটা কুরুক্ষেত্রে, যেখানে আপনারা দেখেন কুরুক্ষেত্রে যদি যান সেখানে দেখবেন দুটো সরোবর আছে অপূর্ব, সেই সরোবর যেখানে সূর্যপরাগ উপলক্ষে আমরা দেখব শ্রীকৃষ্ণচন্দ্র এসে যজ্ঞ করেছিলেন, যেখানে রাধারানী আদি সবাই মিলন, অনেক কথা এসব প্রসঙ্গ পরে আসবে। এখানে আর একটা প্রসঙ্গ, যে পরশুরাম নাম, যে পরশুরামের মা রেণুকা একদিন গঙ্গায় স্নান করতে গেছেন, সেখানে এই গঙ্গায় বলছি গঙ্গায় জল আনতে গেছেন, সেখানে গন্ধর্ব রাজকে সেখানে দেখেছিলেন, গন্ধর্ব রাজ সেখানে ক্রীড়া করছিলেন, সেখানে তার মনটা একটু অন্যমনস্ক হয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে যমদগ্নি ঋষি আশ্রমে বেশি বুঝতে পেরেছিলেন তার মনে একটু অন্যরকম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে জল আনতে দেরি হয়েছে, রেণুকা এসে রেণুকাকে বলছে জল আনতে দেরি হলো কেন, তখন রেণুকা মাথা নিচু করে রয়েছে, অন্যায় করেছেন, অন্যায় হয়েছে, যমদগ্নি এসে বুঝতে পেরেছেন, সমস্ত ছেলেকে বললেন মাকে মারো, মেরে ফেলো মাকে, এ মা দরকার নেই তোমার, তারা বললো মাকে কখনো মারে নাকি, আপনার কথা আমি মাকে মারবো, মাকে মারবো না। তখন পরশুরামকে বলো, পরশুরাম যে রাম রাম মাকে মারো, এক্ষুনি মারো, ব্যবিচারী তাকে অত কথা বললেন না, বললে মাকে মারো। পরশুরাম এই যে রাম নির্বিচারে কুঠার তুলে কি করলো, মাকে কেটে ফেললো গলা, ভাইগণকেও কেটে ফেললো, বাবা বললেন যমদগ্নি ঋষি বললেন আমি তোমার উপর খুব সন্তুষ্ট হয়েছি, বর চাও তুমি, সঙ্গে সঙ্গে রাম বললেন এক বরেতে আপনি এক কাজ করুন, মাকে জীবিত করে দিন, ভাইগণকে জীবিত করে দিন, তারা যেন বুঝতেই না পারে আমি তাদের গলা কেটেছি, এই স্মৃতি যেন না থাকে, যেন মনে হয় ঘুম থেকে উঠলেন, সঙ্গে সঙ্গে তাই হলো, এইভাবে বর নিয়ে তাদেরকে বাঁচিয়ে দিলেন, এসব কথা আছে। পরশুরামের 21 বার নিক্ষত্রিয় করেছিলেন পৃথিবীকে, গাঁধী থেকে গাঁধী এই যে চারু দিয়েছিল তাতে বিশ্বামিত্র হয়েছিল, বিশ্বামিত্র হয়েছিল, বিশ্বামিত্র তপ্রভাবে ক্ষত্রিয়র ওখানে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সে তো এখন তার চারুটা তো খেয়ে ফেলেছিল, উল্টো চারু খেয়ে ফেলেছিল না, তার জন্য ঠিকই আছে, গাঁধী থেকে বিশ্বামিত্র হলো। বিশ্বামিত্র কি করেছিলেন, তপোভাবে ক্ষত্রিয়ত্ব ত্যাগ করে, কথাটা বোঝা গেল না আমি কি বললাম, বোঝা গেল কি কি বলা গেল, মানে চারুটা খেয়েছিল তার ব্রাহ্মণত্ব পাওয়ার সেই চারু, তাই জন্য সে বিশ্বামিত্র হয়েছিল, তপস্যা আদিতে মন আছে, কিন্তু জন্মেছে তো ক্ষত্রিয়র ঘরে, সেটা যাবে কোথায়, ক্ষত্রিয়র ঘরে জন্মেছে, শেষকালে কি হলো, তপোভাবে ক্ষত্রিয়ত্ব ছেড়ে দিয়ে তিনি আবার ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। পরে এ নিয়ে অনেক কথা, যতবার তিনি বশিষ্ঠ মুনির কাছে বলেন ঋষিবর আমাকে ব্রহ্মর্ষি হিসেবে আপনি একটা খেতাব দিন, আপনি বললে জগতের লোক মানবে, বৈশিষ্ট্য মুনি কখনো রাজি হননি, বৈশিষ্ট্য মুনি যে আপনার সেরকম সময় হয়নি এখনো, কি সময় হয়নি, নানা রকম অত্যাচার, 100 পুত্রকে মেরে ফেললো, কার, বৈশিষ্ট্য মুনির পুত্রকে, তারপরে বৈশিষ্ট্য যে দিব্য জ্ঞান লাভ করেছেন, বৈশিষ্ট্য মুনি আর স্ত্রী অরুন্ধতী একদিন শুক্লাপক্ষে জ্যোৎস্নারাত্রিতে বসে বসে বাগানের মধ্যে আলোচনা করছেন বিশ্বামিত্রের যে তপস্যা, এটা কল্পনা করা যায় না। দেবী যেন মনে হচ্ছে আজকের এই চন্দ্রমা যেমন জলজল করছে, এদিকে বিশ্বামিত্র গোপনেতে অস্ত্র এনেছিলেন, সেই রাত্রেই তাকে কেটে ফেলবেন। গোপনেতে যেই শুনলেন, আরে আমার প্রশংসা করছি, যার 100 পুত্রকে মেরে ফেলেছি তার কোনো শোক নেই, দুঃখ নেই, সঙ্গে সঙ্গে ছুটে এসে অস্ত্র ফেলে দিয়ে তার পায়েতে পড়ে কাঁদতে আরম্ভ করলেন। তখন তাকে তুলে নিয়ে আলিঙ্গন করে বললেন, আজকে আপনাকে আমি ব্রহ্মশ্রী খেতাব দিলাম, আজকে আপনি যোগ্য হলেন। সেই দিন থেকে তিনি ব্রহ্মশ্রী হয়েছিলেন। অনেক কথা সেসব, এই বিশ্বামিত্রের অনেক কাহিনী, এসব অনেক মহিমা তাদের। এইভাবে পুরুরবার বংশের অনেক কথা, সেই তার বংশে অনেক কথা, এসব কথা সে সবার নয়, আমাকে ওই জন্য কিছু কিছু এড়াতে হচ্ছে। ধন্বন্তরীর নাম শুনেছেন, ধন্বন্তরী আয়ুর্বেদ প্রবর্তক, তার স্মরণ হলেই ক্লেশ দূর হয় ইত্যাদি কথা। এখানে রোজি নামক এক রাজা, সেই বংশেই রোজি দানববধ করে দেবরাজকে স্বর্গপুরি দেন, ইন্দ্র তার চরণ গ্রহণ পূর্বক ওই পুরি তার হস্তে দেন। রোজি মৃত্যুর পর দেবরাজ রোজির তনয়ের নিকট বললে, আমি তো রোজিকে দিয়েছিলাম এই রাজধানী স্বর্গে বসার জন্য, তোমাদের তো দিইনি, তোমরা পুত্র, আমাকে স্বর্গ ফিরিয়ে দাও। তারা বললেন, না দেবো না। এবার কেন দেবেন না, আমি তো তোমার পিতাকে দিয়েছিলাম। তারা প্রত্যাবন করল না, বৃহস্পতি অবিচার বিধান দ্বারা হোমযজ্ঞ আরম্ভ করলেন। দেবরাজ রোজির পুত্রগণকে অনায়াসে বধ করলেন। এইবারে নহুষের কথা আপনারা শুনেছেন, নহুষের কথা শুনেছেন যে নহুষকে ইন্দ্র যখন চলে যায় বিভিন্ন ব্রহ্মশাপ পেয়ে স্বর্গরাজ্যে বসতে পারে না, তখন কিছুদিনের জন্য রাজত্ব করার জন্য নহুষকে স্বর্গে বসানো হয়েছিল। সেখানে তার অবস্থাটা আপনারা শ্রবণ করেছিলেন, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। এই এই যে নহুষের কথা আপনারা শুনেছিলেন, সে অভিশাপেতে অজগরত্ব প্রাপ্ত হয়েছিল। নহুষের যখন এরকম হলো তখন তার পুত্র যযাতি বাধ্য হয়ে অজগর হয়ে গেছে, অজগর হয়ে তো রাজধানী করতে পারবে না, রাজ্য পরিচালনা, সেই জন্য তার পুত্র যযাতি এবার রাজা হলেন। যযাতি একদিন জঙ্গলে গেছেন, জঙ্গলে গিয়ে এসে ভ্রমণ করছেন, হঠাৎ একটা কন্যাকে কুয়ার মধ্যে পান, তারও অনেক ঘটনা আছে। শুক্রাচার্যের কন্যা দেবযানী, আর বিশ্বপর্বার কন্যা হচ্ছে শর্মিষ্ঠা, এদের দুজনের মধ্যে অত্যন্ত বান্ধবী ছিলেন একে অপরের। তারা সমস্ত ওই কেউ নেই, ফাঁকা জায়গা বাগানের মতো কেউ নেই, আর কোনো অসুবিধে কী আছে, ছোটো কাপড় চোপড় প্রায় না পড়ার মতোই কাপড়, তাই জলে চান ফান করে বা আসল কাপড়গুলো খুলে রেখেছেন। যেই দেখেছেন শঙ্কর এবং পার্বতী ওখান থেকে বৃষের উপরে করে আস্তে আস্তে আসছেন, তাদের এই পিতামাতা গৌরী শঙ্কর এসে গেছে, শিগগিরই তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি করে ভিজে কাপড়ে কাপড় পরতে গেছে, গিয়ে কী করেছে, শর্মিষ্ঠার কাপড়টা দেবযানী হয়ে গেছে, আর দেবযানীর কাপড়টা প্রথমে শর্মিষ্ঠা পরে নিয়েছে। শর্মিষ্ঠা দেবযানীর কাপড় পড়ার ফলেতে দেবযানী রেগে একেবারে গালাগাল দিয়ে বলে, বেড়া তোর লজ্জা করে না, আমরা ব্রাহ্মণের ঘরের কন্যা, আমাদের কাপড় তুই পরলি, এই সমস্ত বলে ভুলে পড়ে রাগ ভুলে পড়ে পড়েছি, লজ্জা হয় না তোর, কেন পড়লি বলে গালাগাল ঝগড়া প্রায় হাতাহাতি একেবারে। তখন কি করে শর্মিষ্ঠা বললো, তোদেরও তো লজ্জা হওয়া দরকার, আমাদের দরবারে তো দাঁড়িয়ে থাকিস, আমরা অন্ন না দিলে খেতে পারিস, তোরা ভিক্ষু কি, গালাগাল লাই লোকে চুলো চুরি হয়ে গেল। চুলো চুরি হওয়ার পর শর্মিষ্ঠা কী করলো, তাহলে শর্মিষ্ঠা কী করলো, দেবযানীর সমস্ত কাপড় চোপড় খুলে ধাক্কা মেরে ফেলে দিল, যা বেটা কুয়ে পড়ে থাক, চলে গেলেন ওখানে। এদিকে খবর ছড়িয়ে গেল চারিদিকে যে কন্যা ফিরছে না, কার, শুক্রাচার্যের কন্যা এখনও আসেনি, কোথায় গেল, দেবযানী আরও গেছিল বেড়াতে বন্ধু বান্ধবের সঙ্গে, ওখানে গিয়ে এলো না, কী ভয়ঙ্কর কথা। পরে কী হলো, পরে জানতে পারলো কী হয়েছে, ও তো আর বলছে না, ওখানে গিয়ে কুয়াতে ফেলে দিয়েছি, কুয়াতে ফেলে দিয়ে মর তুই, কুয়াতে পড়ে মর, এত বন্ধু কুয়াতে পড়ে মর, এবার বন্ধুর সঙ্গে বন্ধুর কী ব্যবহার বলে। এবার এখানে যযাতি রাজা ঘুরতে ঘুরতে হঠাৎ জলতেষ্টা কুয়ার সামনে গিয়ে দেখেন, রে একটা রমণী পড়ে রয়েছে এখানে, তাকে সে তো কাতর ভাই কাঁদছে, প্রার্থনা করছে আমাকে রাজন, আমাকে তুলুন আপনি। সে কী করেছেন, প্রথমে উত্তরীয়টা নিজের বস্ত্রকে এরম দিয়েছেন, বস্ত্র ধরার পর এরমে টেনে টেনে তুলে তারপর হাতটা ধরেছেন, ধরে ওপরে তুলেছেন। তোরা বলো যাও, তোমার রক্ষা কি হয়েছিল ঘটনা সব বললো। বলে বলে আর তো আপনি আমাকে ছাড়তে পারবেন না। বলে কেন, আমি তো উদ্ধার করে দিলাম, কুয়াতে পড়েছ। বললাম আমার যেহেতু আপনি হাত ধরেছেন, আমার পানি গ্রহণ করতেই হবে আপনাকে। বলে কোন গ্রহণ তো করতে পারবো না, তুমি হচ্ছে ব্রাহ্মণের কন্যা, শুক্রাচার্যের কন্যা, আমি তো ক্ষত্রিয়। তা বললে হবে না, আমার অভিশাপ আছে, বৃহস্পতির ছেলে কচ আমাকে অভিশাপ দিয়েছে যে তোমার কোনো দিন বিবাহ হবে না ব্রাহ্মণের সঙ্গে, কাজে আমার লেখাই আছে বিধান, আপনি আমাকে দয়া করে বিবাহ করুন। সব জানাজানি হয়ে গেল খবর। শুক্রাচার্য এবার রেগে আগুন, কি আমার কন্যাকে ধাক্কা দিয়ে কুয়ায় ফেলেছে, কে শর্মিষ্ঠা? তখন রেগে গেল যজমান, সে যজমানের ওপর রেগে গেল। তখন কি করলো, বৃষপারবা গিয়ে পাদ হচ্ছে, বলে ক্ষমা করুন, যা হয়েছে কোনো কথা আমি শুনতে চাই না, আমার কন্যাকে তুমি ফেলে দিয়েছো, ধাক্কা মেরে তোর কন্যা, ব্যাপারটা কি এত বড় সাহস? বলে সে রেগে মেগে আগুন পায়ে ধরে সে কুল হচ্ছে না। বলে ঠিক আছে, আপনার কন্যা কি শাস্তি চায় বলুন, আপনি আমাদের গুরুদেব, যা ভুল হয়ে গেছে হয়ে গেছে। বল তা বললে হবে না, আমার কন্যা যা বলে তাই করতে হবে। কন্যাকে গিয়ে বলে, কন্যা যা হয়েছে হয়েছে, ছা এখন কি করলে তুই শান্তি হবে বল। বলছে যেখানে আমি বিয়ে হয়ে যাব সেইখানে ও দাসী হিসাবে যাবে, দাসী চিরকাল আমার পায়ের সেবা করবে, তাই হবে, ঠিক আছে চল দাসী হিসেবে যাবে। দাসী হিসেবে পাঠিয়েছেন, অনেক যৌতুক ফৌতুক দিয়ে এবার যযাতি রাজার সঙ্গে বিবাহ হয়েছে। আর তাতে তাতে কি হয়েছে, শুক্রাচার্য দেবরাজ দেবযানীর সঙ্গে, শুক্রাচার্যের কন্যার সঙ্গে বিবাহ হলো। আর তার সঙ্গে তা কি করলো, দাসী হিসাবে শর্মিষ্ঠা গেল। শর্মিষ্ঠা রাজকন্যা, রাজকন্যার প্রভাব কি আর যায়, একটা ব্রাহ্মণের কন্যা একটা রাজকন্যা, ক্ষত্রিয় স্বাভাবিক, ক্ষত্রিয় স্বাভাবিক তার ক্ষত্রিয় কন্যার উপরেই তার নজর থাকে, রাজার কন্যা আর এও রাজা। এখন সেখানে গিয়ে রাজধানীতে এসে তারা গেল দাসী সেবা করতে করতে, এবার শর্মিষ্ঠার নজর চলে গেল যযাতির উপর, যযাতিরও নজর গেল তার উপর, হয়ে তাদের সন্তান হলো। হয়ে বলল, সন্তান কি করে হলো, রেগে আগুন একেবারে কাটাকাটি, সে বলল আমি থাকবোই না তোমার সঙ্গে, চলে গেল কোথায়, শুক্রাচার্যের কাছে বাপের বাড়ি গিয়ে বলল তোমার জামাইয়ের এই কাণ্ড, কেন বিয়ের সময় কন্ডিশন দিয়ে দিয়েছিল যে একে কোনোদিন তুমি পত্নী হিসেবে গ্রহণ করতে পারবে না, কিন্তু ইনি ক্ষত্রিয়, ক্ষত্রিয় স্বাভাবিকভাবে অধিকার আছে, ক্ষত্রিয়ের অধিকার থাকে, ক্ষত্রিয়ের বিভিন্ন রকম পূর্বে তখনকার দিনে বিবাহ ছিল, গন্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ, অনেক রকম বিবাহ ছিল, তাদের কোনো দোষ লাগতো না। এখন পাথর প্রার্থনা করেছে সেই জন্য সে সন্তান দিয়েছেন তাকে। এখন এতে শুক্রাচার্য রেগে গেল, বিবাহের সময় তোমাকে বলা হয়েছিল তুমি একে কোনোদিনই পত্নী হিসেবে গ্রহণ করতে পারবে না, কেন গ্রহণ করেছো? বলে এবার অভিশাপ দিয়ে দিলেন, যা তুই এখন কি হবে, বলছে একেবারে পুরুষত্বহীন হয়ে যা, বৃদ্ধ হয়ে যা, অভিশাপ দিয়ে দিল। সে বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ হয়ে কাঁদতে কাঁদতে এলো এখানে এসে রাজধানীতে। এবার স্বামী এবার যখন অভিশাপটা পেল, যযাতি যযাতি এবার বললেন শুক্রাচার্যকে, আপনি যে অভিশাপটা দিলেন এতে ক্ষতিটা কার হলো, আপনার কন্যারই তো ক্ষতি হলো, আমি ভুল করেছি কি করেছি এটা পরের ব্যাপার, আপনি আমাকে বৃদ্ধ বানিয়ে দিলেন, ভালোই হলো। শেষকালে বললেন শুক্রাচার্য, বললেন ঠিক আছে তাহলে তোকে একটা কাজ করতে পারি, তোমাকে তোমার যৌবনটা, তোমার বৃদ্ধত্ব কেউ যদি নিয়ে নেয় আর তার যৌবনটা দেয় তার সঙ্গে বিনিময় করতে পারো কিছুদিনের জন্য, কিন্তু বৃদ্ধত্ব তোমার যাবে না। তখন এসে রাজধানী সে ছেলেপেলেগুলোকে অনুরোধ করলো, দেখো তোমাদের মধ্যে কে আছো, পিতা আমি তোমাদের, কে আমার তোমার যৌবনটা আমাকে দেবে? যযাতিকে বললো, যযাতি বললো কখনো না, যযাতি এই যযাতির ছেলে যে আছে যদু, তাকে বললো, যদু বললো না আমি এসব পারবো না। সে কি পিতা বলছে, পিতা ধর্ম পিতা স্বর্গ বলে রেখে দাও, ওগুলো সব বেঁধেতে থাকে, সূক্ষ্ম বিচারে ভগবানরা যে অনেক বিচার আছে। সে বললো না আমি পারবো না। কোনো ছেলে রাজি না হতে ছোটো ছেলে পুরু রাজি হলো, পুরুকে বললো বাবা তোর মঙ্গল হোক, আর মঙ্গল তো পরে হবে, আগে তো আমি বৃদ্ধ হয়ে গেল পুরু, আর ওকে যৌবন দিয়ে দিল। সেইভাবে অনেক দিন তারা বিচরণ করলো, করেও দেবযানীর কোনো দিন তৃপ্তি লাভ হলো না। তখন লাস্টে এই যযাতি এক অপূর্ব একটা কাহিনী বললেন, সেই কাহিনীর দ্বারা, সেই কাহিনীর মাধ্যমে তিনি কীরকম তত্ত্বজ্ঞান বললেন, বলে সেই দেবযানীর ভেতর থেকে কোনোরকমভাবে কান যেন না থাকে, যেন যেন তার মধ্যে এইসব বাসনা কামনা চলে যায়। এই জন্য অনেক চেষ্টা করলেন, করে কি করলেন, তাকে তৃপ্ত করলেন, করে দুজনে মিলেই এবার কি করলেন, নিবৃত হলেন ভোগ থেকে। ভোগ থেকে নিবৃত হওয়ার পর তাদের মধ্যে কাণ্ডজ্ঞান হলো এই ব্যাপার। এদিকে যদু যাকে আপনারা নিন্দা করবেন, সমাজের লোক চিন্তা নিন্দা করবে যে যদু পিতার কথা শুনলো না, দেখো কত বদমাইশ, দেখো পিতার কথা শুনলো না। কিন্তু আমরা যখনই ভাগবতের কালকে দশম স্কন্ধ শুরু করব, তখনই প্রথমেই দেখবেন যদুর জয় জয়কার। কেন যদুর এত জয় জয়কার কেন বলে, সেটা কালকে আমরা তত্ত্বটা ব্যাখ্যা করব। কেন যদুর জয় জয়কার হলো, যদু কেন পিতার প্রস্তাবে রাজি হননি, সেসব কথা আমরা আলোচনা করব অপূর্বভাবে। এখানে আলোচনা প্রসঙ্গে আমরা দেখছি যে মমতা বৃহস্পতির প্রসঙ্গ আছে, তার ফলে সেখানে একটা পুত্র জন্মায় ভরতরাজ ইত্যাদি কথা। এবারে রন্তিদেবের কাহিনী আসছে। রন্তিদেব স্বয়ং এত বড় রাজা ছিলেন যে যে কোনোদিন যতদিন সূর্যচন্দ্র থাকবে রন্তিদেবের কথা কেউ ভুলতে পারবে না। রন্তিদেব দি জগতে সবার কষ্টকে নিজের মাথায় নিয়ে জগৎবাসীকে মঙ্গল করতে চান, যেটা শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা পাই। বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে বলছেন, প্রভু তুমি দয়া করে জগতের যত লোকের যে বদ্ধজীবের কষ্ট সেগুলো সব আমার মাথায় দিয়ে দাও, দিয়ে কি করো এদেরকে তুমি মুক্ত করে দাও, এই বদ্ধজীবকে মুক্ত করো। তখন চৈতন্য মহাপ্রভু হেসে হেসে বলছেন, ভগবান কৃষ্ণ তো দুর্বল নয়, কৃষ্ণ তোমার প্রার্থনা মঞ্জুর করবে, তোমার মাথায় এই সমস্ত জগৎ এই জগৎবাসীর পাপগুলোকে দিতে হবে কেন, কৃষ্ণ যদি ইচ্ছা মাত্র মঙ্গল করতে পারে। বসুদেব দত্তকে অনেক প্রশংসা করেছেন চৈতন্য মহাপ্রভু। সেই রকমই দেখলাম আমরা রন্তিদেবের কাহিনী। রন্তিদেবের সম্বন্ধে আমরা আলোচনা করব, তার আগে একটা তত্ত্বজ্ঞান যেটা যজাতি এবং শর্মিষ্ঠার জীবন থেকে, শর্মিষ্ঠা এই দেবযানীর জীবন থেকে পাওয়া গেল, সেইটা আপনারা মুখস্থ রাখবেন, চিরকাল মনে রাখবেন, কোনোদিন ভুলবেন না। সে যেই হোক যদি ভজন করতে চায় তো বিশেষভাবে, ন জাতু কামাহ কামানাম উপভোগেন সম্মতি হবিষা কৃত্ম কৃষ্ণ বত্মেব ভূয় এবা বিবর্ধতে। বলছেন কি, এখানে উদাহরণ দিচ্ছেন, ন জাতু কামাহ কামানাম উপভোগেন সম্মতি, কোনোদিন তোমাদের কামের তৃপ্তি কামের দ্বারা হবে না। যদি কেউ মনে করে আমি যত কাম আছে ভোগ করব, করে আমি তৃপ্তি লাভ করব, চুপ করে যাব, পরে শান্ত হব, কোনোদিন হয় না। শাস্ত্র বলছেন এত বোকা লোকগুলো, আগুনের মধ্যে যদি ঘৃতাহুতি দাও তাহলে কি আগুনের প্রভাব কি বাড়ে না কমে? যখন আমরা আগুনেতে ওম সোহা বলে ঘৃতাহুতি দিই কী হয়, আগুন বেড়ে যায়, কমে তো না। সেরকম ইন্দ্রিয়গণ যা যা চাইবে সেই ইন্দ্রিয়গণকে তোমরা যদি তাই তাই সাপ্লাই দিতে থাকো, সেটা হচ্ছে ইন্দ্রিয়ের যে জ্বলন্ত আগুন, তাতে তোমরা কিছু ঘিতা হতে দিচ্ছ, আগুন বেড়ে যাবে। অর্থাৎ কামনা বাসনার কোনোদিনই নিবৃত্তি লাভ করার কোনো সম্ভাবনা নেই, কামনা বাসনা থেকে কেউ বেরোতে পারবেন। সেই জন্য ন ইয়াতু কামাহ কামানাম উপভোগেন সম্মতি। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একটা সিঙ্গেল ইনস্ট্যান্ট নাই, ঘটনা নাই যিনি বলবেন আমি প্রচুর কাম ভোগ করেছি, কামিনী কাঞ্চন আদি ভোগ করে আজ আমি তৃপ্ত। কে বলেছেন পৃথিবীর ইতিহাসে আছে? কোনোদিন নয়। ন জাতু কামাহ কামানাম উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণ বত্মেব ভূয় এবা বিবর্ধতে। যদি আগুনের আহুতি হচ্ছে তাতে ওম সোহা বলে ঘি দাও, আগুন আরও বেড়ে যাবে, তাতে কি হবে, লাভ হবে না। সেই জন্য সেখানে বারবার সেখানে প্রার্থনা করছেন যে মাত্রা সস্তা দুহিতা বা না বিবিক্তা সনবসেদ বলক বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংসম বিকর্ষতি। চিরকাল সাধু সমাজ মুখস্থ করে রাখতে হবে, মুখস্থ জন্য হৃদয়তে লিখে রাখতে হবে, মায়ের সঙ্গে বোনের সঙ্গে কন্যার সঙ্গে কোনোদিনই একান্তে থাকবে না। মাত্রা সস্তা দুহিতা বা না বিবিক্তা সনবসেদ বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যান সম বিকর্ষতি, বলো বলো বিদ্যান ব্যক্তিকে ফেলে দিয়েছে। ইন্দ্রিয়গণকে যদি বিশ্বাস করো তাহলে কালকেই তোমাকে একবার সর্বনাশ করে ছেড়ে দেবে। ইন্দ্রিয়ের উপর ভরসা রাখতে হবে না, বরণ ইন্দ্রিয়ের অধিপতি সেই ঋষিকেশ তার চরণেতে সমস্ত ইন্দ্রিয়গণকে দিয়ে রাখতে হবে। যেটা সকালে আমি আলোচনা করেছিলাম যে অপ্রাকৃত কামদেবের চরণ কমলে যতক্ষণ আপনারা নিজেদের ইন্দ্রিয় বৃত্তিগুলো সমস্ত আহুতি না দেবেন ততক্ষণ পর্যন্ত কোনোদিনই তৃপ্তি লাভ করতে পারবেন না, কোনোদিনই বেরোতে পারবেন না, চিরকাল এই কষ্টেতে পড়ে থাকতে হবে, কোনোদিন রেহাই নেই। শ্রী রন্থিদেবজি মহারাজের কথা আলোচনায় সূর্যবংশী আসছে। এখানে রন্থিদেবজি মহারাজ নিজে কষ্টেতে থাকতেন আর সকলকে ভোজন আদি করিয়ে কাউর কষ্ট সহ্য করতে পারতেন না। রন্থিদেবের ওপর সেই ঋষিগণের একটা পরীক্ষা হয়েছিল, রন্থিদেবকে সর্বশান্ত করে দিয়েছিলেন, যেমনভাবে হরিশ্চন্দ্রের কথা বলেছিলাম, হরিশ্চন্দ্রকে সর্বশান্ত করে পরীক্ষার জন্য রন্থিদেবকে পরীক্ষার জন্য এইভাবে পাঠিয়েছিলেন। তিনি গিয়ে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পাচ্ছেন, তথাপি কোনো জীবের যেন কষ্ট না হয় সহ্য করে পুত্র পরিবার সমেত জঙ্গলেতে রয়েছেন, রাজ রাজা এত কষ্ট পাচ্ছেন। একদিন ক্ষুধায় যখন কষ্ট পাচ্ছেন হঠাৎ দেখলেন একটা বিরাট থালা করে অনেক অন্ন যব জল গুড় হ্যাঁ ঘি অনেক কিছু কলা অনেক কিছু উপহার এলো। তিনি বললেন ভগবানের এটা বোধহয় ইচ্ছা, ভগবানের প্রসাদ এসছে, একজন এসে তাকে দিলেন। তিনি যখন এটা পুত্র পরিবার নিজেদের মধ্যে ভাগ করে যখন গ্রহণ করতে চাইছেন হঠাৎ সেই সময় একজন এসে বললেন আমাকে আমি বড় ক্ষুধার্ত, আগে আমাকে কিছু ভোজনের জন্য দিন। রন্থিদেব বললেন আপনি অতিথি, আপনি যা চান তাই খান, এখানে যা আছে কী চান সব খান। তাকে পৃথক তৃপ্ত করে খাওয়ালেন, খাওয়াবার পরে দেখা গেল কিছু জব মাত্র পড়ে রয়েছে জবের ছাতু। তিনি বললেন ভগবানের এটি ইচ্ছা, ঠিক আছে জবের ছাতুই আমরা অল্প অল্প করে ভাগ করে নিজেদের মধ্যে খাই। খেতে যাবেন তখন আরেকজন এসে বললেন রাজন আমি এই রাজন তো আর জানে না জঙ্গলে রয়েছে, আমি বড় ক্ষুধার্ত আমাকে ভোজন দান করুন। তখন বললেন ঠিক আছে আপনি নিন এই জব, তাকে ভোজন করালেন। তারপরে যত জল এসছিল এই জলের কিছু অংশ ছিল ভগবানের ইচ্ছা, আমরা জল পান করেই থাকি, ভগবানের যেমন ইচ্ছা মিষ্টি জলের অভাব, যে জায়গায় রয়েছি জলই নাই, তৃষ্ণায় মরে যাচ্ছেন। সেই সময় জল যখন পান করতে যাবেন একজন চণ্ডাল সে কুকুর নিয়ে হাতে এসে বলল রাজন আমাকে আমি বড় তৃষ্ণা তো আমাকে জল দান করুন। তখন তিনি সেই জল তাকে দান করে দিয়ে তৃপ্তি তাকে জল দান করে তৃপ্ত করলেন, করে আকাশে দিয়ে দেখিয়ে বললেন ভগবান এইভাবেই যেন আমি তোমার সেবা করতে পারি, সর্বভূতে যেন তোমাকে দর্শন করতে পারি। এইভাবে যখন রন্থিদেব অত্যন্ত কষ্ট সহ্য করেও ভগবানের কাছে চোখের জল ফেলে আনন্দের সঙ্গে বলেন প্রভু এইভাবে যেন আমি সেবা করতে পারি তোমার, তখন আর ভগবান সহ্য করতে পারলেন না, ঋষিগণ প্রকট হয়ে রন্থিদেবকে কৃপা করলেন তোমার ও পরীক্ষার জন্য আমরা এটা করেছিলাম, রাজন তুমি কৃতে কৃতার্থ হয়েছ। এইভাবে দেখা গেল রন্থিদেব কৃতে কৃতার্থ হয়েছে। এখন রন্থিদেবের সম্বন্ধে আমি এই ধরনের ক্রিটিক্যাল প্রশ্ন কিছু অনেক বড় বড় শিক্ষিত সমাজে করে থাকি, এই জম্মুতেও এক বছর আগে করেছিলাম, সেখানে অনেক বড় বড় শিক্ষিত প্রফেসর ছিলেন, ওরা নাকি বৈষ্ণব হয়েছেন, আমি নাম বলতে চাইছি না। আমার একটা প্রশ্ন আপনাদেরকে হরিকথার পর আমি প্রশ্ন করলাম যে আমি আপনাকে বিভিন্ন সময়তে দুটো প্রসঙ্গ বলেছিলাম, কোন প্রসঙ্গ বলে একটা আমি বলেছিলাম এই রন্থিদেবের কাহিনী আপনাকে জানিয়েছিলাম, আর এক কাহিনী বলেছিলাম জড়ভরতজির কাহিনী বলেছিলাম, আর তারা হরিকথা শোনার পরে ওইগুলো সব ওর কাছে তোলা আছে এই ছেলেটার কাছে সব বলছে, তারা বলছেন আমরা জন্মে শুনিনি, আপনি যেসব কথা বলছেন আমরা কোনোদিন শুনিনি, এই ভাগবত সামনে নিয়ে বলছি, বলছে আমরা কোনোদিন শুনিনি, যে কথাগুলো বলছেন আমি কোনোদিন শুনিনি, তা আমরা বুঝতেই পারিনি কী বলতে চান আপনি। তো যাই হোক গভীর কথা, আমি তাদেরকে প্রশ্ন করলাম যে রন্থিদেবের কাহিনী আপনাদের বললাম, আগে আপনাদের আমি জড়ভরতজির কাহিনী বলেছিলাম, বলে হ্যাঁ, এখন আমার আপনাদের কাছে প্রশ্ন জড়ভরতজির পূর্বে যে ভরত মহারাজ ছিলেন, জড়ভরতজির রূপে তো সিদ্ধ হয়ে চলে গেলেন, ভরত মহারাজ যে জীবন কাহিনীতে আপনারা জেনেছেন যে হরিণ শুশুটার প্রতি লক্ষ্য করতে গিয়ে তার ভজন ভ্রষ্ট হলো, ভ্রষ্ট হয়ে অনেক খেসারত দিতে হলো। আমাদের এই মানুষগুলো কত খেসারত দিচ্ছে, একটা ভালো জীবন লাভ করছে, রক্তমাংসের সুন্দর মানুষ কত জীবনে খেসারত দিচ্ছে, ভগবানকে লাভ করতে পারছে না। আবার অনেকে সাধু বেশ গয়ে ধারণ করে সহজিয়া ভজন করে, সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর চরম কথাগুলো বলেছেন, এগুলো কেউ শুনতে চাইছেন। সহজ ভজন করছে মামু সঙ্গে লয়ে পরের বালা, ভক্তিবিনোদ ঠাকুর গান গেয়েছেন, লজ্জায় মরে যায় ভক্তিবিনোদ ঠাকুর যেভাবে কীর্তনগুলো করেছেন। সহজ ভজন করছে মামু সঙ্গে লয়ে পরের বালা, অন্যের স্ত্রীকে নিয়ে, আরে মেয়ে ছেলের কি অভাব নাকি অন্যের স্ত্রীকে নিয়ে আসতে হবে, তাহলে এইটি হলো ব্যাপার। ভজন করছে ভক্তিবিনোদ ঠাকুর এসব লিখেছেন, এক একটা কীর্তন এক কীর্তনগুলো করবে, লজ্জা হয়, লজ্জা হওয়া দরকার। আমাদের লজ্জা না হলে আসল সহজিয়া হয়ে যাচ্ছে আমরা সব। গৌড়ীয় মঠের কট্টর বিচার বজায় রাখতে হবে, এর সঙ্গে আমি কোনো মতো কম্প্রোমাইজ করব না। তাতে যদি আমাকে বিচ্ছিন্ন হয়ে মরে যেতে হয় তাতে আমি রাজি আছি। গৌড়ীয় মঠের সিদ্ধান্ত আচার আদর্শের সঙ্গে কোনো দিন আমি কারোর সঙ্গে কম্প্রোমাইজ করিনি, তাতে আমি ত্যাগ করেছি তাদের, আমি পারবো না, যা পারো করো। সেখানে আমরা বললাম ভক্তিবিনোদ ঠাকুর এইসব কীর্তন করে, আমি তাদেরকে বললাম এই যে জড়ভরতজি মহারাজ, তার পূর্বে জন্মে যে আপনারা দেখলেন এত সুন্দর ভজন করছেন, করতে করতে একটা হরিণ শিশুর পাল্লায় পরে ভজনটা ভ্রষ্ট হয়ে গেল, সর্বনাশ হলো। তো ওনার ভ্রষ্ট হলো কেন বলে, মহারাজ ভ্রষ্ট কিউ হুয়া, ওরা তো হিন্দু হিন্দি ভাষা বলে, জম্মু মহারাজ ভ্রষ্ট কিউ হুয়া, তোমারা ক্যাল ক্যাস ক্যা সিদ্ধান্ত হ্যাঁ, তোমার কি সিদ্ধান্ত বলে, এটা তো কোনো সিদ্ধান্ত কিছু নেই, তো এটা তো পাহাড়ি এলাকা জলেতে ভেসে যাচ্ছে একটা বাচ্চা, হ্যাঁ একটা একটা বাচ্চা জলে চলে যাচ্ছে, সেটাকে রক্ষা করেছে তো ভালোই কাজ করেছে, তো কোনো অন্যায় করেনি, পরোপকার করেছে, হ্যাঁ পরোপকার করেছে, আর রন্তিদেবও পরোপকার করেছে, রন্তিদেবের সিদ্ধি হয়ে গেল, কিন্তু এর সিদ্ধি হলো না, কি কারণ? অনেক চিন্তা হচ্ছে, মাথা চুলকাচ্ছে অনেকক্ষণ, মাথা কিন্তু মহারাজ সিদ্ধান্ত মেনেই আর কো বিচার আসতে পারছে না, কি ব্যাপার, তোমাদের কি মনে হয়, বিচার করে ও আসতে পারছে না সিদ্ধান্তে। এখন দেখো প্রথম কথা হলো, ভরতজি মহারাজ ভজন করেছিলেন, কোনো মিথ্যে কথা না, একশো ভাগ তিনি ভজন করেছিলেন, আর রন্তিদেব তো ভজন করেছেনই, রন্তিদেব ভজনের পদ্ধতি দেখলেন। এখন ভরতজি মহারাজের ভুলটা কোথায় হয়েছিল, যে ভগবত তত্ত্ব বিজ্ঞান, এই যে একটু আগে এত দুদিন ধরে আমি কুকুরের মতো চিত্তা করছি, অদ্বয় জ্ঞান তত্ত্ব থেকে যেই একটু ভ্রষ্ট হয়ে ব্যাস সঙ্গে সঙ্গে সে, তিনি ভজন করছিলেন খুব ভালো ভজন, তার তন্ময়তা এসে গেছিল, হঠাৎ এরকম একটা কেলেঙ্কারি হলো, সে হরিণ শিশুর প্রতি আসক্তি হয়ে গেল। আসক্তি হয়ে গেলে কি হলো, তার আসল যে ভজন সেটা ভ্রষ্ট হয়ে গেল। আর রন্তিদেবজির ভজনে কি হলো, রন্তিদেবজির ভজনে পাক্কা ভজন হয়েছিল, কেন, সে সর্ব ব্যক্তিতে সর্বপ্রাণীর মধ্যে সে ভগবানকে উপলব্ধি করে সেবা করেছেন। তো তোমরা বলবে ইনি তো হরিণ শিশুটাকে সেবা করেছেন, কি অন্যায় করলেন, আর তোমরা এই অন্যায়টা বুঝবে না, হরিণ শিশুকে সেবা করেছেন ভালো কথা, কিন্তু হরিণ শিশুটাকে বাঁচাবার পর তার নিজের নাকটাকে কাটলেন কেন, আমাদের গুরুবর্গ শিখিয়েছেন আমরা নিজের নাক কেটে যাত্রা দেখাবো না, নিজের নাকটাকে কেটে রামায়ণ হচ্ছে, সুপর্ণাকা শিখেছে সেজেছে, যে সে বললো লোকে বড় খাতালি দেবে, এক কাজ করি ছুরি দিয়ে সত্যি সত্যি নিজের নাকটাকে কাটি, তার নাক কেটে ফেললো, সেরকম হয়েছে আমাদের অবস্থা, আর এর অবস্থা আমরা নিজের নাক কেটে যাত্রা দেখাচ্ছি, বিভিন্ন উৎসব পরব করছি, আরে মহারাজ সেই উৎসব পরব এগুলো থেকে কী নেট আউটকাম, আমি বলি ওরা রেগে যায়, আমি বলি আমার উপর রাখছি কেন, ভক্তিবিনোদ ঠাকুরের ওপর রাখো, সেগুলো ঠাকুর বলেছেন এসব কথা, ঠাকুর বলেছেন যে কোনো তোমরা আধ্যাত্মিক অনুষ্ঠান করবে ফার্স্ট অফ অল ট্রাই টু গেট দ্য নেট আউটকাম, তার নেট আউটকামটাকে তুমি যে এই যে করলে এত খরচা এত হই হই এত উৎসব এত লোক এলো, কে নেট আউটকামটা তোমার কী হলো, চেতনার কোনো উন্মেষ হলো কি, মূর্খের দম খালি এক এক বড় বড় সব কি, এর থেকে কী পেলে, বহুপাত করেছিল কেশব গোস্বামী মহারাজ করেছিল, তার নকল করবে তোমরা, পারবে তোমরা, সে মহাপুরুষগুলো সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে সমস্ত জনগণ মাথা নিচু হয়ে যেত তাদের। এইসব অনুষ্ঠানগুলো করতেন তারা হরিকথা শুনিয়ে জীববাসী জগৎবাসীকে উদ্ধার করার জন্য। এখন হরিকথা কীর্তন হয়ে গেছে একটা সামান্য ব্যাপার, হলেও হলো না হলে না, আর সময় কই, ওই এক ঘন্টা আধ ঘন্টা, ইনি পাঁচ মিনিট বলুন, ইনি পাঁচ মিনিট বলুন। আরে মহারাজ, তুই হরিকথা ছেড়েই দিয়েছিস, সেটি তো ভালো, হরিকথা ধরে রেখে আর কী হবে, পাঁচ মিনিট কী সবার, বাহ ভালো, খালি ছানা রসা আর মালপোয়া এসব খাও, খেয়ে জঙ্গলে যাও জঞ্জালে। এই হচ্ছে বর্তমান এখন অবস্থা। বাস্তবিক নেট আউটকাম দেওয়ার মতো ব্যক্তি নাই, কি দেবে কি লাভ করবে। যাই হোক, এসব কথা হচ্ছে গোপন কথা, সত্যি কথা, এগুলো এগুলো স্বীকার করেছেন আমাদের গুরুবর্গ, গোপনে স্বীকার করেছেন, গুরু মহারাজকে বলতে শুনেছি। যাই হোক, এখানে আমরা দেখলেন এই যে ভরতজি মহারাজ, তিনি হরিণ শিশুটাকে রক্ষা করেছেন, তার প্রাণদান করেছেন, এতে কোনো দোষ আছে কি? পরোপকার করেছেন ভালোই, কিন্তু পরোপকার করতে গিয়ে নিজের নাকটাকে কেন কাটলেন? পরোপকার করতে তো বারণ করা হয়নি, পরোপকার করতে গিয়ে নাকটাকে কেন কাটল সে? ওইখানে তো দোষ, তার মানেটা বুঝলাম না। তার মানেটা হলো এই, হরিণ শিশুটাকে বাঁচিয়ে দিয়ে হরিণ শিশুটাকে একটু কিছুদিন বড় করে সঙ্গে সঙ্গে হরিণের যে ঝাঁক আছে তাতে গিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল। কেন হরিণটাকে রেখে আসক্তি হলো? হরিণ শিশুটাকে বাঁচিয়েছে দোষ নেই, হরিণের ঝাড়ে গিয়ে ছেড়ে দিয়া, হরিণের দলে গিয়ে ছেড়ে দিয়ে আসো, তুমি কেন হরিণের শিশুটার পাল্লায় পড়ে নিজের নাকটাকে কাটলে, ভজনটাকে শেষ করলে, তাই জন্য গেল? কিন্তু রন্থিদেব তো তা করেন, রন্থিদেব সেখানে যখনই যে এসছে তার কাছে দান চাইতে, খাওয়া চাইতে, অন্ন বস্ত্র শাক, সেটা চিরকালই। এখানে যে আজকে ভিকিরি হয়ে পড়ে রয়েছে জঙ্গলে, এখন অন্ন দিল তা নয়, রন্থিদেবের আগে করে স্বভাব এরকম। রন্থিদেব, এই রন্থিদেবের গুপ্ত ভজন, রন্থিদেবের এই ভজন আপনারা বুঝবেন না। সেইখানে রন্থিদেব সর্বভূতেতে ভগবানের উপস্থিতি দেখতে পায়, সর্বভূতে ভগবান রয়েছেন, তাই জন্য সর্বভূতকে তিনি সেবা করেন। তিনি মূর্খের মতো দরিদ্র নারায়ণের সেবাই কথাটা বলেন নাই, আপনারা এগুলো শুনে বই মুখস্থ করুন, পরীক্ষায় পাস করুন, আবার বমি করুন, আপনাদের এটি স্বভাব কপালে লেখা আছে, আর কী করবেন। এইভাবে আমরা দেখলাম গোপন সিদ্ধান্ত আপনারা পেলেন। তাহলে শাস্ত্র আমাদের সাবধান করছে, বিচার মতো কিন্তু বিচারের বৈশিষ্ট্য করলে তাহলে কিন্তু এই যে ভরত মহারাজের ভজন কিন্তু শ্রেষ্ঠ ছিল, ভরত মহারাজের ভজন কিন্তু শ্রেষ্ঠ ছিল, জ্ঞান মিশ্রা ভক্তি ছিল, হ্যাঁ, আর ওনার ছিল কর্মমিশ্রা ভক্তি। হলে কি হবে, কর্মমিশ্রা ভক্তি করতে করতে উনি সিদ্ধি লাভ করে গেলেন, কর্মমিশ্রা ভক্তি পিওর, কর্মমিশ্রা ভক্তি যাজন করতে করতে শুদ্ধ হয়ে গেছে কর্মার্পণ, ব্যাস। তাহলে বিচার মতো কিন্তু এর ভজন শ্রেষ্ঠ, ভজনের যে বৈশিষ্ট্য বিচার করলে ভরত মহারাজের ভজন কিন্তু ভালো ছিল, কিন্তু তার ভজন সিদ্ধ হয়ে গেল, তাকে এসে ঋষিরা বললেন সিদ্ধ করে দিলেন, কিন্তু এ হলো না, এ পতন হয়ে গেল, গিয়ে আবার কি হলো সেখানে, কি জনী লাভ হলো, হরিঞ্জনীর, হরিঞ্জনীর পর তারপরে সে কাঁদতে কাঁদতে শরীর ছাড়লো, আবার অঙ্গিরস ব্রাহ্মণ কুলেতে জন্মগ্রহণ করে, উচ্চ ব্রাহ্মণ কুলেতে সেখানে জন্মগ্রহণ করলেন, তিনি জড়ভরত রূপে আমাদের কাছে লীলা প্রকাশ করলেন, যাতে আমরা তাকে বিরক্ত না করি, তার ভজনের বিঘ্ন না করতে পারি, সেই জন্য অন্তঃকরণে তিনি ভজন করে যাচ্ছেন, বাইরে পাগলের মতো ঘুরছেন। পাগল যেমন থাকে, কোনো কথা বোঝে না, মূর্খ বধির পাগল, এরকম তিনি জগৎবাসীর কাছে নিজের মূর্তিটাকে প্রকট করে বঞ্চনা করলেন। কিন্তু সাধুর মূল্য যদি মনে করেন সাধু চুপ করে রয়েছে, সেই সাধুর কোনো এক পয়সা মূল্য নাই, সাধুর মূল্য হলো বচনে। সাধুর মূল্যায়ন যদি কেউ করতে চায় তাহলে দেখবে তার বাক্য আর আচরণ চরিত্র, যে সাধু চুপ করে থাকবে তার কোনো মূল্য নাই, শাস্ত্র কোনো বিচার বল এই কথাই বলছেন, সন্ত এব অস্য ছিন্দন্তি মনব্যাসঙ্গম উক্তিভি, তুমি বচনই বলছো না, ভালো মন্দ খারাপ অন্যায় হচ্ছে কিছু বলছো না, তাহলে তোমার কী লাভ হবে, তোমার কোনো মূল্য আছে সমাজে? যার জন্য প্রভুপাদ বলেছিলেন আপনারা আচরণ করবেন এবং জগৎবাসীকে বলবেন, গৌরাঙ্গ মহাপুর এই আদেশ ছিল, সেই আদেশ এখনও পর্যন্ত চলে আসছে, এই জন্য আমিও পালাতে পারি না, পালাতে গেলেই গলা ধরে আমাকে মহাজনরা, পালাতে পারবি না, করতে হবে এগুলো সব, কষ্ট হলেও করতে হবে। সেখানে আমরা দেখলাম ভরত মহারাজজির এতদিন আপনারা কোনো মূল্য বুঝতে পারেন নাই। গুরুর গুরুত্ব কোথায় তার বাণীতে? বোকা লোকগুলো সমাজে অনেক উল্টোপাল্টা ব্যাখ্যা করে। গুরুকে তুমি গুরু হিসেবে কী করে মেনেছো? তার বাণীর দ্বারাই তো মেনেছো। এইসব কথা কালকে আমি আলোচনা করব, আজকে আর সময় হবে না। আলোচনা প্রসঙ্গে দেখলাম এখানে ভরত মহারাজজি, জড়ভরতজি যদি রুহুগণের কাছে নিজের মুখটা না খুলতেন, তাহলে কি আমরা এত এত বড় তত্ত্বজ্ঞানটা লাভ করতাম কি? এতদিন যে চুপ করেছিলেন তার গুরুত্ব তো কেউ বুঝতে পারেনি। যে মুহূর্তে তিনি বাক্য খুললেন, তিনি চিন্ময় বাক্য, তখনই লোক বললেন, রে আমরা তো জানতে পারিনি ইনি এরকমভাবে ছিল, এত বড় একজন গুরু। তাই তো কাঁদলেন। কী কাঁদলেন? রুহুগণ কাঁদলেন না? রুহুগণ কাঁদতে কাঁদতে পায়ে পড়লেন, বললো আমাকে খোন নাহম বিশঙ্কে সুররাজ বজরাত নাস্তার কসুলাত ন যম সদণ্ডাত নাগনার কুনীলা সমবেত পাস্তাত শঙ্কে বৃষম ব্রহ্মকুলাবমান বাঞ্ছা কল্প দুর্বশ্যকে বাসিন্দু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্যৎ।